واشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومصطفانا وهادينا وأولانا ومولانا محمدا عبده ورسوله. غرب حيوه بالجوع والصوم. الله رب العزة نے ہمیں اور آپ کو دو محنت عطا فرمائی ہے. ایک محنت تو وہ ہے جس میں کامیابی نظر آتی ہے لیکن ہے نہیں, اور ایک محنت وہ ہے جس میں کامیابی نظر نہیں آتی لیکن ہے. نحمده ونصلي على رسوله الكريم, اما بعد, আমরা বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুইটা মেহনত দিচ্ছেন. একটা মেহনত তো এমন যে মেহনতের মধ্যে প্রকাশ্য ভাবে কামিয়াবি আর সফলতা দেখা যায়, কিন্তু আসলে তার মধ্যে কামিয়াবি আর সফলতা নাই. দ্বিতীয় মেহনত এমন যার মধ্যে কামিয়াবি আর সফলতা নজরে আসে না, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ এর মধ্যেই কামিয়াবি রাখছে. وہ محنت جس میں کامیابی نظر آتی ہے وہ محنت دنیا کی محنت ہے, چیزوں کی محنت ہے, ملک اور مال کی محنت ہے. جس میں کامیابی نظر آتی ہے لیکن کامیابی ہے نہیں, بلکہ کامیابی کا دھوکہ ہے. ایک محنت تو ہے جی, محنت کے مدھے کامیابی نظر آسے, وہی محنت ہے دنیا اور محنت, ওই মেহনত সে জিনিসের উপরে মেহনত, ওই মেহনত সে মালক মুলকের উপরে মেহনত. বলতেছেন যে এই মেহনতের মধ্যে কামিয়াবি নজরে আসে, আসলে তো তার মধ্যে কামিয়াবি নাই, বরং কামিয়াবি এক ধোকা. লেকিন ইস মেহনত কা ধোকা তব খুলতা হ্যায় জব দুনিয়া কে এতবার সে আদমি কি আঁখ বন্ধ হতি হ্যায় ওর আখিরত কে এতবার সে ইসকি আঁখ খুলতি হ্যায় বলতে যে এই দুনিয়ার ধোকা কখন মানুষ বুঝতে পারে, কখন মানুষের সামনে প্রকাশ হয়, মানুষের সামনে খুলে, যখন এই দুনিয়ার হিসাবে চক্ষু বন্ধ হয়ে যায়, আখেরাতের চক্ষু খুলে, তখন সে বুঝতে পারে এই দুনিয়ার ধোকা যে কত বড় ধোকা. এই দুনিয়ার মধ্যে সে মেহনত করে, এই দুনিয়ার মধ্যে কত বড় ধোকা খাইছে সে. উস বক্ত মে আদমি রোতা হ্যায় চিখতা হ্যায় চিল্লাতা হ্যায় আর আনে ওয়ালে ফরিশতে সে ফরিয়াদ করতা হ্যায় হমকো ধোখা খুল গয়া, ইয়ে জো কুছ হমনে কিয়া সব জায়া হো গয়া, হম দেখ রহে হ্যায় কোই চিজ ভি হমারে সাথ নহি জা রহি হ্যায়, ইয়ে সব ইহি কে ইহি রহ গয়া, হায় হমারি বরবাদ হো গই, ہماری کمائی برباد ہو گئی, ہماری زندگی برباد ہو گئی, ہمارے کیے کرائے پر پانی پھر گیا. اے فرشتوں اب تم ہمیں چھوڑ دو, تھوڑی سی مہلت دے دو, تاکہ ہم وہ کمائی کر لے, وہ زندگی بنا لے جس زندگی پر اللہ دنیا بھی بناتا ہے اور آخرت بھی بناتا ہے. মানুষের সামনে এই দুনিয়ার ধোকা ঘটে, তখন সে কানতে থাকে, আফসোস করতে থাকে, সে চিল্লাইতে থাকে, আফসোস করতে থাকে, এবং যে ফেরেশতা আসে ওই ফেরেশতাকে বলতে থাকে যে হায় কত বড় ধোকায় আমি পড়ছি, যা কামাই রোজগার করছি, যার পিছনে আমার শ্রম দিছি, যার পিছনে আমার মেহনত দিছি, যার জন্য আমি কামাই রোজগার করছি, এবং যার পিছনে আমি লাগিছিলাম দুনিয়ার পিছনে, দুনিয়ার জিনিসপত্রের পিছনে, এই সব তো ধোকা, কিছুই তো আমার সাথে যাইতেছে না, কিছুই তো আমি দেখতেছি না. ফেরেশতাদেরকে বলতে থাকে হে ফেরেশতারা তোমরা আমাদেরকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি ওই মেহনত করে আসি, যেই মেহনত করার দ্বারা আমার দুনিয়া এবং আখেরাত বনবে, যেই মেহনতের দ্বারা আমার দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আর সফলতা অর্জন হবে. বারবার বলতে থাকে তোমরা আমাদেরকে একটু সুযোগ, তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি আবার ওই মেহনত করে আসি, যেই মেহনতের প্রতিফল আমার সাথে যাবে, যেই মেহনতের আমল করি আমার সাথে যাবে, বলতেছেন যে খুব টানতে থাকে, চিড়াইতে থাকে, আফসোস করতে থাকে, এই আফসোস কোনো কাজে আসে। মেরে আজিজ দোস্তো, ইস দুনিয়া কি মেহনত মে মেহনত বহুত জাদা হ্যায়, তকলিফে বহুত জাদা হ্যায়, মুজাহিদে বহুত জাদা হ্যায়, লেকিন বহুত কম মিলতা হ্যায়, আর এক দফা কি মেহনত পর এক হি দফা মিলেগা, আর পহলি দফা কি মেহনত পর দোবারা নহি মিলেগা। বলতেছেন যে দুনিয়ার মেহনত অনেক বেশি এবং দুনিয়ার শ্রম অনেক বেশি, দুনিয়ার মধ্যে মেহনত করে অনেক বেশি করতে হয়, কষ্ট অনেক বেশি করতে হয়, মুজাহাদার কষ্ট অনেক বেশি করতে হয়। বলতেছেন যে করার পরে যতটুকু পায় সবাই তো পায় না, যেই পরিমাণ মেহনত করে ওই পরিমাণ সে পায় না, যতটুকু পায় একবারই পায়, এক মেহনতের দ্বারা দ্বিতীয়বার পায় না, একবার মেহনত করছে যতটুকু পাইছে একবারই পাইছে, একবার মেহনতের দ্বারা দ্বিতীয়বার পাওয়া যায় না, তৃতীয়বার পাওয়া যায় না, যতটুকু মেহনত করে তার মধ্যে আল্লাহ যতটুকু চান ততটুকু দেন। তো বলতেছেন যে দুনিয়ার মেহনত অনেক বেশি পরিমাণে, কষ্ট অনেক বেশি পরিমাণে, মুজাহাদার কোরবানি অনেক বেশি পরিমাণে, কিন্তু তার ফল অনেক কম। এক দফা কি মেহনত পর একই দফা মিলেগা, একবারের মেহনতে একবারই পায়। এক দফা জমিন পর মেহনত কিয়া, এক দফা কি মেহনত পর একই দফা গল্লা মিলেগা, একবার জমিনের উপরে মেহনত করছে কৃষক, জমিনের মধ্যে একবার মেহনত করছে একবারই ফসল পায়, দ্বিতীয়বার ফসল পায় না, দুবারা উস মেহনত পর গল্লা নেই মিলেগা, দ্বিতীয়বার এই মেহনতের উপরে কোনো ফসল পাওয়া যায় না। আব উস গল্লে কো লিয়া আর উসকো বাজার মে বেচা, এক দফা কে গল্লে পর একই দফা পয়সা মিলেগা, দুবারা নেই মিলেগা। এই ফসলগুলি নিয়ে সে বাজারে গেল, বাজারে বিক্রি করলো, একবারই সে দাম পাবে, দ্বিতীয়বার কোনো দাম পাবে না, একবারই তার থেকে কিনে নেবে, এবং কিনে নেওয়ার পরে তার হাত থেকে চলে গেল, আর দ্বিতীয়বার সে বিক্রিও করতে পারবে না, আর এর দামও সে পাবে না। আর উস পয়সে কো লে যাকর কপড়া খরিদা, তো উস পয়সে কে কপড়ে পর একই দফা কপড়া মিলেগা, দুবারা উস মেরে দোস্তো উস পয়সে পর কপড়া নেই মিলেগা। বলতেছেন যে পয়সাগুলি নিয়ে একবার যদি কাপড় কিনে সে একবারই কাপড় পাইবে, এই পয়সাগুলি দিয়ে দ্বিতীয়বার কখনো কাপড় দিবে না এবং সে কাপড় পাবে না। এক দফা কি মেহনত পর একই দফা মিলেগা, দুবারা নেই মিল সকতা, একবার মেহনতের উপরে একবারই সে পাইবে, দ্বিতীয়বার কখনো সে পাবে না। আর দুবারা কপড়ে কি দোকান পর গয়া, হুজুর মে আপকি দোকান সে কপড়া লে গয়া থা, লেকিন ও কপড়া ফট গয়া হ্যায়, মে চাহতা হুঁ দোবারা উসি পয়সে মে কপড়া দে দিজিয়ে, দো দোকানদার ধাক্কা মার করকে দোকান সে নিচে উতার দেগা, আর কহেগা এক দফা কে পয়সে পর একই দফা কপড়া মিলেগা, আব উস পয়সে পর দোবারা নহি মিলেগা। বলতেছেন যে যদি কেহ একবার কাপড় কিনার পরে যখন কাপড় ফেটে যায়, কাপড় নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার যদি ওই দোকানে যায়, যাই সে এই কথা বলে যে আমি তো একবার আপনাকে পয়সা দিছিলাম, কাপড় কিনে নিয়ে গেছিলাম, এখন আবার আসছি আমাকে কাপড় দেওয়ার জন্য, বলতেছেন যে দোকানদার তাকে কাপড় তো দিবে না, ধাক্কা মারি তাকে দোকান থেকে বাহির করে দিবে, এবং এই কথা বলবে যে একবার পয়সা দেওয়ার পরে একবারই কাপড় পাওয়া যায়, দ্বিতীয়বার কখনো কাপড় পাওয়া যায় না। দুনিয়া কি সারি মেহনতো কা এই হাল হ্যায় মেরে দোস্তো, এক দফা কি মেহনত পর একই দফা মিলেগা, দুসরি দফা মেরে দোস্তো উস মেহনত পর নেই মিলেগা। বলতেছেন যে দুনিয়ার সমস্ত মেহনতের একই দশা, একই অবস্থা, যে একবার মেহনতের উপরে একবারই পাওয়া যায়, দ্বিতীয়বার কখনো পাওয়া যায়। দুসরি মেহনত আল্লাহ নে জো বড়ি কিমতি মেহনত দি হ্যায়, বড়ি কিমতি সরমায়া দিয়া হ্যায়, বহুত আলা দর্জে কি মেহনত দি হ্যায়, বহুত আলা দর্জে কি মেহনত দিয়া হ্যায়, ও মেহনত আখরত কি মেহনত হ্যায়, ও মেহনত ঈমান বানানে কি মেহনত হ্যায়, ও মেহনত আপনি জিন্দগি কে আমাল কো সহি করনে কি মেহনত হ্যায়, আর ও মেহনত আল্লাহ সে লেনে ওয়ালি মেহনত হ্যায়, উস মেহনত পর এক দফা নহি মিলতা, বলকি এক দফা কি মেহনত পর করোড়ো সে ভি জ্যাদা মিলেগা। বলতো ভাই দ্বিতীয় মেহনত হয়েছে, ওই মেহনত যে মেহনতের যে মেহনত আল্লাহ থেকে নেওয়ার মেহনত, বলতেছেন যে যে মেহনত ইমান বানানোর মেহনত, আখেরাতের মেহনত, নিজের ইমানকে বানানোর মেহনত, এবং আল্লাহ জাল্লা শানুহু যে মেহনতকে দিচ্ছেন বহুত উঁচা মেহনত, বহুত দামি মেহনত, এবং বহুত বড় আমাদের পুঁজি যে মেহনতের দ্বারা আখেরাত পাওয়া যায়, এবং যে মেহনত হয়েছে ইমান বানানোর মেহনত, যে মেহনত হয়েছে আমালকে সুন্দর করার মেহনত, যে মেহনত হয়েছে আল্লাহ থেকে নেবার মেহনত, বলতেছেন যে এই মেহনতের দ্বারা শুধু একবার পাওয়া যাবে না, একবারের মেহনতের দ্বারা আবাদুল আবাদ জিন্দগি কোটি কোটি বৎসর পাইতেই থাকবে। সে এক মর্তবা মেহনত করতে জরুরত হ্যাঁ, আগর ও মেহনত আমি কর লিয়া এক দিন মে আমার অন্দর কি মায়া বন গই, যা এক মহিনে মে মায়া বন গই, ও চার মহিনে মে মায়া বন গই, ও সাত মহিনে মে লগা মায়া বন গই, আর উসকে লিয়ে লাখো কা হের ফের হো গয়া, হোনে দো কোই বাত নাহি হ্যায়, লেকিন অন্দর মে ও মায়া বন গই জো আল্লাহ কো পছন্দ হ্যায়, জো আল্লাহ কো পছন্দ হ্যায়, জান সে ঈমান আল্লাহ কো মতলুব হ্যায়, ওগে অন্দর মে ইয়াকিন কি মায়া বন গই, তো ইয়াদ রাখনা উসি মেহনত পর ইস দুনিয়া মে হমকো ভি দেঙ্গে, আর হামারি 700, 700 और 1100, 1100 पुश्तों तक की परवरिश खुदा हमारी औलादों की करेगा। बोलते संजय भाई कोई मेहनत जी मेहनत द्वारा हमारे ईमान बनबे, बोलते संजय ये मेहनत है तो दामी मेहनत, ये मेहनत द्वारा यदि আমার ভিতরের ঈমান তৈরি হয়ে যায়, আমার ভিতরের ঈমান বনে যায়, চাই একদিনের মেহনতের দ্বারা বনুক, চাই এক মাসের মেহনতের দ্বারা বনুক, চাই চার মাসের মেহনতের দ্বারা বনুক, চাই এক বছরের মেহনতের দ্বারা বনুক, বলতেছেন যে আমার ভিতরের ঈমান যদি বনে যায়, আমার ভিতরের ঈমান যদি হাসিল হয়ে যায় যতদিনই লাগুক না কেন, বলতেছেন যে ভাই এর উপরে যদি আমার লক্ষ টাকার আকৃষ্ট হয়, লক্ষ টাকার বস্তম হয়ে দুনিয়ার লক্ষ টাকার আকৃষ্ট হয়েও যায়, কিন্তু মেরে মহরম তিনি বলতেছেন যে যদি আমার ভিতরে ওই ইমান বনে যায়, বলতেছেন যে এই ইমানের দ্বারা আল্লাহ জাল্লা শানুহু আমার আখেরাত তো বানাবেন বানাবেন, দুনিয়াও আমার বানাই দিবেন, এবং শুধু আমার না আমার নসল বলতেছেন যে 11 পুরুষ পর্যন্ত এরকম অনেক লম্বা জিন্দগি প্রতি আমার নসলকে আল্লাহ জাল্লা শানুহু এই ইমানের উপরে শান্তিতে রাখবে। মেরে দোস্ত বুজুর্গ اللہ جل جلالہ منوالہ نے وہ محنت ہم میں سے ہر مسلمان کو عطا فرمایا وہ جیسے کہ اللہ جل شانہ وہ یہ محنت ہمارے سبھی کے دان کو دے, جب اس محنت کو ہم اپنی محنتوں کے ساتھ جوڑ لیں گے اور اپنی محنتوں پر اس محنت کو مقدم کر لیں گے اور وہ یقین اور وہ عمل اپنی زندگی میں اتار لیں گے اور اس کے محنت کو اپنی زندگی کا مقصد بنا لیں گے تو اللہ اکبر, تو اللہ تعالیٰ اس دنیا میں بھی میرے دوستوں ہم کو پالے گا اور ہماری نسلوں تک کو پالے گا اور 1100 پشتوں تک پالے گا اور مرنے کے بعد ہمیشہ ہمیش کی بہت قیمتی جنت میں اللہ داخل کر دے گا। বলতে থাকে ভাই ওই মেহনত কে যদি আমরা করি এবং ওই মেহনতের দ্বারা আমাদের ইমানকে বানাই, বলতেছেন যে আমাদের ইমানকে মজবুত করি, আমাদের ইমানকে আমরা হাসিল করি, বলতেছেন যে ওই মেহনতের দ্বারা আল্লাহ জাল্লা শানুহু আমাদের মেহনতের সাথে যদি ওই মেহনতকে জোড়ে নিই এবং ওই মেহনতকে আমাদের অন্যান্য মেহনতের উপরে প্রাধান্য দিই এবং অন্যান্য মেহনতের উপরে মুকদ্দম করে আমাদের ইমানকে বানায় নিই, তো আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে তো দুনিয়াতে শান্তিতে জীবনযাপন করার তৌফিক দিবেন এবং আমাদের জিন্দগি সুন্দর বানাই দিবেন এবং আমাদের শত আমাদের এরকম আমাদের শত শত পুরুষদেরকে আমাদের নসরদেরকে আল্লাহ শান্তিতে এবং ইজ্জতে দুনিয়াতে পালবেন এবং মৃত্যুর পরে আবাদুল আবাদ জিন্দগি আল্লাহ জাল্লা শানুহু এই মেহনতকে আপনায় নেওয়ার কারণে, জিন্দগির মাকসাদ বানানোর কারণে এবং এই মেহনতকে করে আমাদের ঈমানকে হাসিল করার কারণে আল্লাহ জাল্লা শানুহু আখিরাতের জিন্দগি আমাদের কামিয়াবি আর সফলতার সাথে সাথে আখিরাতের জিন্দগিকে মেরে মোহতারাম তিনি বলতেছেন সুন্দর করে দেবে। एक आदमी ने কলমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেকিন সে আমল কা মৌকা নহীঁ মিলা আর আল্লাহ কা প্যারা হো গয়া উস কলমা পড়নে ওয়ালে কো কিসনে ইয়াকিন কে সাথ উনকি তসদীক কে সাথ আল্লাহ কি সিফাত রুবুবিয়ত কে ইয়াকিন কে সাথ আল্লাহ কি সিফাত উলুহিয়ত কে ইয়াকিন কে সাথ আল্লাহ কে আসমা কে সাথ আল্লাহ কি সিফাত কে সাথ মরনে কে বাদ কি জিন্দেগি কে ইয়াকিন কে সাথ মেরে দোস্তো কলমা পড়া আর উসকো আর উসকো আমল কা মৌকা নহীঁ মিলা তো খালিস কলমা কে পড়নে পর দিল কি তসদীক কে সাথ মেরে দোস্তো দুনিয়া সে চলা গয়া তো আল্লাহ রব্বুল আলামিন ইস দুনিয়া সে 10 গুণা বড়ি জান্নাত আতা ফরমায়েঙ্গে জিসমে 70-72 হুরে হোঙ্গি 80,000 খাদিম হোঙ্গে সোনে চাঁদি কে মকানাত হোঙ্গে আর হর কিসম কি নেমত আর দৌলত সে ভরি হুই জান্নাত হোগি। যে ভাই কোন ব্যক্তি যদি এই কলমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাকে যদি ইয়াকিনের সাথে কোন ব্যক্তি পড়ে, পড়ার পরে সে আমলের সুযোগ না পায়, এর আগে তার ইন্তেকাল হয়ে যায়, কিন্তু সে এই কলমাকে দিলের বিশ্বাসের সাথে পড়ছে, তসদীকের সাথে পড়ছে, আল্লাহ পাকের জাতের ইয়াকিনের সাথে পড়ছে, আল্লাহ পাকের সিফাতের রুবুবিয়তের সাথে, তিনি যে পালনে ওয়ালা আল্লাহ পাক যে সমস্ত মখলুককে তার কুদরতের দ্বারা পালেন, এই সিফাতের রুবুবিয়তের সাথে এই কলমাকে পড়ছে, আল্লাহ পাকের সিফাত আর গুণাবলীর ইয়াকিনের সাথে এই কলমাকে পড়ছে, দিলের তসদীকের সাথে এই কলমাকে পড়ছে, বলতেছেন যে এই কলমার ইয়াকিনের সাথে যদি সে দুনিয়া থেকে যায় আমলের সে সুযোগ পায় নাই, আমল করতে পারে নাই, আল্লাহ জাল্লা শানহু তাকে এই কলমাকে ইয়াকিনের সাথে পড়ার কারণে আল্লাহ পাকের জাত আর সিফাতের ইয়াকিনের সাথে এই কলমাকে পড়ার কারণে আল্লাহ জাল্লা শানহু তাকে আখিরাতে এই দুনিয়ার দেড় দুনিয়ার পরিমাণ জান্নাত দিবেন এবং সত্যের বাহুত্বটা হুর দিবেন 80,000 বলতেছেন যে খাদিম দিবেন এবং আল্লাহ জাল্লা শানহু জান্নাতের বড় বড় বাবাখানা তাকে দিবেন এই কলমাকে তসদীকের সাথে পড়ার কারণে আল্লাহ জাল্লা শানহু এত বড় মর্তবা তাকে দিবেন। মেরে দোস্তো এই কলমা সাতো জমিন আসমান সে জ্যাদা কিমতি হ্যায়, বলতেছেন যে এই কলমা সাতো আসমান আর জমিনের চেয়েও বেশি দামি, লেকিন চুঁকি হমকো মুফত মে মিল গয়া আর হমনে ইস কলমে পর কোই মেহনত নহীঁ কিয়া, কোই কুরবানি নহীঁ দিয়া, কোই জান নহীঁ খপায়া, কোই মাল নহীঁ খপায়া, মুফত মে মিল গয়া, তো আজ হমারে দিলো মে মেরে দোস্তো কলমা কি কীমত না রহী, বল্কি দুনিয়া পে জো মেহনত কিয়া হ্যায় উস দুনিয়া কি কীমত তো আ গয়ী, লেকিন ইস কলমে কি মেহনত দিল মে না রহী। বলতেছেন যে ভাই এই কলমা যেহেতু আমরা মুক্ত পাইছি, কোন কষ্ট করতে হয় নাই, এই কলমার জন্য মেহনত করতে হয় নাই, এই কলমা আমরা মুক্ত পাইছি, এই কলমার জন্য যে মুজাহাদা আর কুরবানি করতে হয়, যে কষ্ট করতে হয়, কষ্টের দ্বারা এই কলমাকে হাসিল করতে হয়, বলতেছেন যেহেতু আমরা মুক্ত পাইছি এই জন্য এই কলমার কিমত আর মর্যাদা আমাদের দিগের মধ্যে নাই, আজকে আমাদের দিগের মধ্যে দুনিয়ার মর্যাদা, আজকে আমাদের দিগের মধ্যে জিনিসের মর্যাদা, আজকে আমাদের দিগের মধ্যে দুনিয়ার চিজ আসবাবের মর্যাদা, বলতেছেন যে এই জন্য কলমা মেহনত করে হাসিল না করার কারণে, আমরা মুক্ত পাওয়ার কারণে এই কলমার মর্যাদা আমাদের দিগের মধ্যে নাই, জিনিসের মর্যাদা আমাদের দিগের মধ্যে ঢুকে গেছে। इसलिए मेरे दोस्तों जब हम और आप इस कलमे पर मेहनत करेंगे, कलमे वाली मेहनत का नाम दावत की मेहनत है, अंबिया अलैहिस्सलाम और तस्लीम वाली मेहनत है, जब उस मेहनत को करेंगे तो अल्लाह ताला उस मेहनत पर माल नहीं देता, उस मेहनत पर माल नहीं देता बल्कि फख्र देता है, क्या देता है, फख्र देता है, उस मेहनत पर इज्जत नहीं देता बल्कि उस मेहनत पर अपनी जात देता है, उस मेहनत पर दुनिया नहीं देता, याद रखना दुनिया देगा इत्मीनान वाली देगा, सुकून वाली देगा, बरकत वाली देगा, राहत वाली देगा, दिलों को जोड़ने वाली देगा, ভক্ত পেদা করলে দেসানো কো নফা পৌঁছানে দেগা দুনিয়া দেগা রহমত দেগা বরকত দেগা আর সবসে আলা দর্জে কি জন্নত ফরমায়া। তো বলতে সঙ্গে ভাই, এই কলমাকে মেহনত করে হাসিল করতে হয়। যখন আমরা মেহনত করে কলমাকে হাসিল করব, বলতে সঙ্গে কলমাকে হাসিল করার জন্য যে মেহনত, এই মেহনতকে দাওয়াতের মেহনত বলা হয়। এই মেহনতকে আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসসালাম ওয়ালি মেহনত বলা হয়। ওই মেহনতকে আমরা যখন করব, কলমা আমরা আমাদের দেহের মধ্যে হাসিল করব। বলতেছেন যে কলমার ইয়াকিন আমাদের দেহের মধ্যে মেহনত করে হাসিল করব। এই কলমার মেহনতের দ্বারা আমরা দুনিয়া পাব না। এই কলমার মেহনতের দ্বারা কখনো কখনো বলতেছেন যে আমাদের অপমান অনটন আসতে পারে। এই কলমার দ্বারা আমরা ইজ্জত পাব না। এই কলমার দ্বারা তো আল্লাহর জাত পাবো। বলতেছেন যে ভাই, এই কলমার দ্বারা, এই কলমার মেহনতের দ্বারা আমাদেরকে আল্লাহ চায়নার সুকুন বালি জিন্দিগি দান করবেন, ইতমিনান বালি জিন্দিগি দান করবেন, বরকত বালি জিন্দিগি দান করবেন। বলতেছেন যে আল্লাহ যতটুকু দেবেন অতটুকুর মধ্যে বরকত দেবেন, শান্তি দেবেন, ইতমিনান দান করবেন। বলতেছেন যে মহাব্বত বালি জিন্দিগি দান করবেন, পরস্পর ইতমিনান বালি জিন্দিগি দান করবেন, পরস্পর মহাব্বত বালি জিন্দিগি দান করবেন, এক শান্তিময় জিন্দিগি দান করবেন, দুনিয়ার মধ্যে আল্লাহ সুকুন বালি জিন্দিগি দান করবেন। এই কলমার মেহনতের কারণে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়ার মধ্যে বরকতের জিন্দিগি দান করবেন। আখেরে যখন দুনিয়া থেকে যাব, আল্লাহ জাল্লা শানুহু এই কলমার কারণে আমাদেরকে জান্নাত দান করবেন। মেরে দোস্ত বুজুর্গো, ইস দুনিয়া কি আল্লাহ কে হাঁ কোই কীমত নহীঁ হ্যায়। ইসলিয়ে আগর আল্লাহ কে নজদীক যে দুনিয়া আর দুনিয়া মে জো কুছ হ্যায়, এক মচ্ছর কে পর কে বরাবর ভি হ্যায়সিয়ত রখতি, তো খুদা কিছু না ফরমান কো ইস দুনিয়া মে এক গুল পানি পিনে কো না দেতা। অবশ্য ভাই, এই দুনিয়া আল্লাহ পাকের নিকটে কোন মূল্যই নাই, এই দুনিয়ার কোন দামি নাই। আল্লাহ পাকের নিকটে এত ঘৃণিত, এত ঘৃণিত, পুরা দুনিয়া যদি আল্লাহ পাকের নিকটে এক মশার পরের সমতুল্য হইত, আল্লাহ জাল্লা শানুহু কোন কাফেরকে, আল্লাহ পাকের কোন দুশমনকে এক ফোঁট পানি পান করতেও দিতেন না। আল্লাহ জাল্লাহু মানবালহু নে ঈমান বালো কি তরক্কি কে লিয়ে, ঈমান বালো কি কামিয়াবি কে লিয়ে, ঈমান বালো কি ইজ্জত কে লিয়ে, ঈমান বালো কি বুলন্দি কে লিয়ে, ঈমান বালো কো মেরে দোস্ত চমকানে কে লিয়ে আল্লাহ নে দুনিয়া নহি দিয়া, দুনিয়া কি মেহনত নহি দিয়া, বল্কি আল্লাহ রব্বুল ইজ্জত নে হর ঈমান বালো কো জান মাল কি মেরে দোস্ত কুরবানি কা সরমায়া দিয়া হ্যায়। আগর জান মাল কি কুরবানি কা সরমায়া ঈমান কে বানানে মে লাগায়েগা, খুদা কি ভাই আর কিবরিয়াই আর আল্লাহ কি আজমত কো দিলো মে উতারনে পর লাগায়েগা, তো ইয়াদ রাখনা ইয়কিন কি বনেগা। আর আগর ইয়ে আপনে আপনে আপনি কিমত কো আর আপনে সরমায়ে কো আর আপনে মাল কো আর আপনি দৌলত কো দুনিয়া বনানে পর লাগায়েগা, তো মেরে দোস্তো কোন সি দুনিয়া মিল জায়েগি লেকিন হমেশা হমেশ কে লিয়ে বরবাদ হো জায়েগা। বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানুহু ঈমান ওয়ালাদেরকে এই কলমার উপরে মেহনত করেন ওয়ালাদেরকে, বলতেছেন যে এই কলমার মেহনত দিচ্ছেন, এই মেহনতের দ্বারা বলতেছেন যে দুনিয়া মিলবে না, এই মেহনতের দ্বারা দুনিয়া পাওয়া যাবে না, এই মেহনতের দ্বারা দুনিয়ার আল্লাহ জাল্লা শানুহু এই মেহনতের কলমার মেহনতের দ্বারা কলমা ওয়ালাদেরকে মাথা উঁচা করার জন্য, কলমা ওয়ালাদেরকে বলতেছেন যে সম্মানিত করার জন্য, কলমা ওয়ালাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতের জিন্দগি দেওয়ার জন্য কলমা ওয়ালাদেরকে বলতেছেন যে ভাই এক মেহনত দিচ্ছেন, যেই মেহনতের দ্বারা দুনিয়াকে কোরবান করতে হয়, দুনিয়াকে ছাড়তে হয়, দুনিয়াকে খরচ করতে হয়, দুনিয়ায় এই মেহনতের পিছনে লাগাইতে হয়, বলতেছে যে যখন আমরা এই মেহনতের দ্বারা আমাদের দুনিয়াকে কোরবানি করবো, এই ইমান বাংলাদেশকে দুনিয়ার মধ্যে উঁচা করবেন, দুনিয়ার মধ্যে সম্মানিত করবেন, দুনিয়ার মধ্যে ইজ্জতের জিন্দগি দান করবেন। বলতেছেন যে মায়ের মুখের দ্বারা দুনিয়ার মধ্যে ইজ্জতের জিন্দগি পাওয়া যাবে না, দুনিয়ার মধ্যে সম্মানের জিন্দগি পাওয়া যাবে না। সম্মান এবং ইজ্জতের জিন্দগি আল্লাহ শাহরুখু এই ইমান ইমানের মেহনতের মধ্যে রাখছেন, এই কলমার মেহনতের মধ্যে রাখছেন। এই কলমার মেহনত আমাদেরকে দেওয়া হয়েছে। বলতেছেন যে ভাই এই কলমার মেহনতের দ্বারা দুনিয়াকে কোরবানি করতে হবে, দুনিয়াকে এর মেহনতের মধ্যে লাগাইতে হবে, তো আল্লাহ শাহরুখু দুনিয়ার মধ্যে ইজ্জতের জিন্দগি দান করবেন। বলতেছেন যে ভাই মাল ও মুলকের দ্বারা দুনিয়ার সম্পদের দ্বারা ইজ্জতের জিন্দগি পাওয়া যাবে না, দুনিয়ার সম্পদের দ্বারা দুনিয়ার জিনিসের দ্বারা দুনিয়ার মাল দৌলতের দ্বারা ইজ্জতের জিন্দগি পাওয়া যাবে না। ইজ্জতের জিন্দগি তো আল্লাহ জাল্লা শানহু এই ইমানি মেহনতের দ্বারা, এই কলমার মেহনতের দ্বারা আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জতের জিন্দগি দিবেন। যখন আমরা মাল সম্পদের কোরবানির সাথে এই মেহনতকে পুরা করবো, বলতেছেন যে ভাই ইমান হাসিল করবো, আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জত আর সফলতার জিন্দগি দান করবে। इसलिए मेरे दोस्तों अच्छी तरह से समझ ले कि दुनिया बेकीमत है, इसलिए इस पर मेहनत करने वाला भी बेकीमत है। क्यों? अल्लाह ने सारी दुनिया को खत्म करने के लिए बनाया है। ये दुनिया हम इंसानों को कीमती बनाने के लिए नहीं बनाया। याद रखना, जो बेकीमत हो वो दूसरों को कैसे कीमती बना देगी? जो खुद खत्म होने वाली हो वो दूसरों को कैसे कीमती बना देगी? ये इस्तेमाल होने वाली है, ये घटिया है, और इसका इस्तेमाल करने वाला कीमती है। याद रखना, खेती कीमती नहीं है, वो बेकीमत है। खेती वाला किसान कीमती है। तिजारत कीमती नहीं है, वो बेकीमत है। ताजिर कीमती है। हुकूमत कीमती नहीं है, वो बेकीमत है। हाकिम कीमती है। इसलिए मेरे दोस्तों, अंबिया अलैहिस्सलाम ने दुनिया को मेहनत का मैदान नहीं बनाया, चीजों को मेहनत का मैदान नहीं बनाया, मुल्क और माल को मेहनत का मैदान नहीं बनाया, क्योंकि ये बेकीमत है। बेकीमत पर मेहनत करने से आदमी कीमती नहीं बनेगा। जो कीमती चीजें हैं जब उस पर मेहनत करेगा तो कीमती बनेगा। सबसे कीमती माया और सबसे कीमती सरमाया खुदा की कसम, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह है। ये सबसे कीमती कलमा है। अब जो इस कलमे पर मेहनत करेगा और इस कलमे को अपनी जगह पर पहुंचा देगा, जिस दिन जिसके दिल में जो इस कलमे की जगह है, जब ये पहुंच जाएगा तो उसका दिल सातों जमीन और सातों आसमान से ज्यादा कीमती हो जाएगा। बोलते संजय भाई दुनिया मूल्यहीन, এই মূল্যহীনদের দ্বারা কোন ব্যক্তি মূল্যবান হইতে পারে না। মূল্যহীন জিনিসের উপরে মেহনত করলে সে মূল্যহীন হয়ে যায়। দুনিয়া বেদামি মূল্যহীন, এর উপরে মেহনত করলে কোন ব্যক্তি দামি হইতে পারে না। তিনি বলতেছেন যে ভাই দুনিয়াকে আল্লাহ জাল্লা শানহু সৃষ্টি করছেন খতম করার জন্য, শেষ করার জন্য। এই জিনিস খতম হয়ে যাবে, ওই জিনিস কিভাবে মানুষকে দামি আর সফলতা দিতে পারে, মানুষকে দামি বানাইতে পারে, সফলতা দিতে পারে? এই জিনিসটা একদিন খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তিনি বলতেছেন যে ভাই মূল্যহীন কোন জিনিস কোন ব্যক্তিকে মূল্যবান বানাইতে পারে না, এবং যে জিনিস খতম হয়ে যাবে ওই জিনিস কোনদিন মূল্যবান বানাইতে পারে না। আল্লাহ জাল্লা শানহু এই দুনিয়ার জিনিসগুলিকে মানুষের ব্যবহারের জন্য দিচ্ছেন। মানুষ দামি, জিনিস কোনো দামি না, জমিন দামি না, মানুষ দামি। জমিনকে মানুষের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। ব্যবসা দামি না, ব্যবসাই দামি, যে ব্যবসা করে সে দামি। ব্যবসা কোনো দামি না, ব্যবসার দ্বারা মূল্যবান হইতে পারে না। বলতেছেন যে ভাই হুকুমত দামি না, হাকিম দামি, যিনি হুকুমত চালান তিনি দামি। এজন্য আল্লাহ জাল্লা শানুহু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়ার মেহনতের জন্য দেন নাই, দুনিয়ার উপরে মেহনত করার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠান নাই। আল্লাহ জাল্লা শানুহু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে এক দামি মেহনত দিয়েছেন, যেই মেহনতের দ্বারা সমস্ত মানুষ দামি হবে, যেই মেহনত করবে বলতেছেন যে মানুষ দামি হবে, ওই ওই দামি মেহনত হচ্ছে এই কলমার মেহনত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমার মেহনত মেহনত। বলতেছেন যে ভাই যখন মেহনত করি আমরা এই কলমাকে হাসিল করব, এই কলমাকে আমাদের অন্তরের মধ্যে ঢুকাবো, নিজ জায়গার মধ্যে পৌঁছাবো, যখন এই এই কলমাকে নিজ জায়গার মধ্যে পৌঁছাবো, এই কলমা আমার দিলের মধ্যে পৌঁছবে। বলতেছেন যে ভাই এই কলমা আমার দিলের মধ্যে পৌঁছার কারণে সাত আসমান আর জমিনের চেয়ে এই কলমা ভালো আল্লাহ পাকের নিকটে দামি হয়ে যাবে, মূল্যবান হয়ে যাবে, যেহেতু এই কলমা আল্লাহ পাকের নিকটে বড় দামি, মেহনত করে যে হাসিল করছে তার দিলের মধ্যে এই কলমাকে বসাইছেন, এই কলমাকে ঢুকাইছে। আল্লাহ জাল্লা শানুহু এই কলমা দিলের মধ্যে ঢুকানোর কারণে এই কলমা ভালোকে এত দামি বাড়ান সে সাত আসমান আর জমিনের চেয়েও দামি হয়ে যায়। ساتو زمین اور آسمان ایک پلے پر رکھ دیا جائے اور اس کے خزانے اس کے پلے پر رکھ دیے جائے اور ایک پلے پر کلمے توحید رکھ دیا جائے تو کلمے توحید کا پلڑا جھک جائے گا اور ساتو زمین اور آسمان اور اس کے خزانے کا پلڑا اوپر اٹھ جائے گا۔ যদি এই কলমা যদি এই সাত আসমান আর জমিনকে এবং সাত আসমান আর জমিনের মধ্যে যত খাজানা আর ভান্ডার আছে এই সমস্ত ভান্ডারকে এক পাল্লা রাখা হয় এবং দ্বিতীয় পাল্লা এই কলমাকে রাখা হয়, এই কলমার পাল্লাটা ভারী হয়ে যাবে, এই কলমার পাল্লা ঝুঁকে যাবে এবং সাত আসমান আর জমিন তার খাজানা বাল্লা পাল্লা হালকা হয়ে যাবে। এই কলমা এত দামি এবং এত ভারী, এই কলমা বলতেছে যে এক পাল্লা যদি রাখা হয় দুনিয়ার সমস্ত জিনিসকে, সাত আসমান আর জমিন আর তার যত খাজানা আছে সমস্ত খাজানাকে যদি এক পাল্লা রাখা হয় কলমা বাল্লা পাল্লা ভারী হয়ে যাবে। ইসলিয়ে মেরে দোস্ত ये कलमा मेहनत वाला कलमा है, ये मेहनत ये कलमा दिल वाला कलमा है, दिल को ठीक करने वाला कलमा है, दिल के रुख को सही करने वाला कलमा है, दिल को अल्लाह से वाबिस्ता करने वाला कलमा है। जब ये कलमा किसी के दिल में उतर जाता है और इसका यकीन किसी के दिल में उतर जाता है तो उसका दिल सातों जमीन और आसमान से ज्यादा कीमती हो जाता है। তো বলতেছেন যে ভাই এই কলমা হচ্ছে মেহনত ভালো কলমা, এই কলমা মেহনত করে হাসিল করতে হয়, এই কলমা যখন মানুষের দিলের মধ্যে পৌঁছে বলতেছেন যে নিজ জায়গায় পৌঁছে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায়, এই কলমা হচ্ছে দিলকে সহি করার কলমা, এই কলমা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর কলমা, এই কলমা হচ্ছে আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করার কলমা। যখন মেহনত করে কোন ব্যক্তি এই কলমাকে দিলের মধ্যে বসায়, এই কলমা অন্তরের অন্তঃস্থলে পৌঁছে যায়, তখন এই দিল সাত আসমান আর জমিনের চেয়েও দামি হয়ে যায়। ये मिट्टी का जिस्म है, ये बेकीमत है, मनी के गंदे कतरे से बना हुआ है, इसकी कोई कीमत नहीं है, लेकिन अगर इस जिस्म के मिट्टी के बने हुए जिस्म में और इसके दिल के अंदर ये कलमा आ जाए तो ये मिट्टी का जिस्म मेरे दोस्तों तो साथ ही जमीन और आसमान से ज्यादा कीमती हो जाएगा। बोलते संजय भाई ये शरीर माटी द्वारा बनानो शरीर, ये शरीर तैयारी हुई से एक फोटा गंदा पानी द्वारा, বলতে যে মাটির দ্বারা তৈরি হয়েছে, এই শরীরের কোন মূল্য নাই, কিন্তু ওই শরীরের মধ্যে বলতেছেন যে দিগের মধ্যে যখন মেহনত করি আমাদের দিগের মধ্যে এই কলমাকে বসাবো, এই কলমা আমাদের দিগের মধ্যে পৌঁছে যাবে, তো এই মাটির শরীর সাত আসমান আর জমিনের চেয়েও দামি হয়ে যাবে। মৃত্তিকা এক বর্তন হ্যাঁ জিসকে কিমত 10 রুপি হ্যাঁ, উস মিট্টি কে বর্তন কি কোই কিমত নেই, 10 रुपये उसकी कीमत है, लेकिन किसी ने उस मिट्टी के बर्तन में 50 लाख का हीरा रख दिया, 50 लाख का हीरा उसने रख दिया तो मिट्टी का बर्तन कीमती हो गया, اب اس کی حفاظت کی جا رہی ہے, اس کی حفاظت کے لیے وہ دو سنتری بندوق لے کے کھڑے ہوئے ہیں. کوئی اس کے قریب نہ آئے, کوئی اس پر ہاتھ نہ لگائے, کوئی اس کی چوری نہ کرنے پائے, کوئی اس کو اٹھانے نہ پائے, کوئی اس کو چھونے نہ پائے. کیوں؟ مٹی کے برتن کی حفاظت نہیں ہو رہی ہے. مٹی کے برتن میں رکھے ہوئے 50 لاکھ کیڑے کی حفاظت ہو رہی ہے. ایسے یہ مٹی کا برتن اور یہ مٹی کا جسم اور یہ گندے منی کے قطرے والا جسم, یہ بے قیمت ہے, اس کی کوئی قیمت نہیں ہے. لیکن اگر اس کے دل میں کلمہ آ گیا تب اس کی حفاظت میں زمین لگی ہوئی ہے, آسمان لگا ہوا ہے, سورج لگے ہوئے ہیں, ستارے لگے ہوئے ہیں, فرشتے لگے ہوئے ہیں, ساری مخلوق کو اللہ نے میرے دوستو اس کی حفاظت میں لگا دیا ہے. یہ جس جسم کی حفاظت نہیں ہو رہی ہے, اس جسم کے اندر جو دل ہے اور اس دل کے اندر جو کلمہ توحید ہے, اس کی حفاظت میں سات و زمین اور آسمان لگے ہوئے ہیں. বলতেছেন যে ভাই, একটা মাটির ভাণ্ড, একটা মাটির বর্তন, এটার কোন মূল্য নাই, 10 টাকা 15 টাকা একটা মাটির বর্তনের মূল্য. কিন্তু যদি এই ভাণ্ডের মধ্যে 50 লক্ষ টাকার হীরাকে রাখা হয়, তো বলতেছেন যে তখন এই মাটির ভাণ্ডটা অনেক দামি, অনেক মূল্যবান হয়ে যায়. এটাকে হেফাজত করার জন্য দুজনকে লাগাই দেওয়া হয়, দুইটা বন্দুক দিয়ে লাগাই দেওয়া হয়, যে এটাকে হেফাজত করবে, এটাকে খেয়াল করবে, কেউ যাতে চুরি করতে না পারে, কেউ যাতে ধরতে না পারে, কেউ তাই যাতে তার কাছে আসতে না পারে, কেউ যাতে এটাকে নষ্ট না করতে পারে, কেউ যাতে এটাকে নিয়ে যেতে না পারে. বলতেছেন যে এর জন্য হেফাজতের জন্য দুজনকে লাগাই দেওয়া হয়, পাহারাদার লাগাই দেওয়া হয়. এখানে মাটির ভাণ্ডের হেফাজত করা হইতেছে না, এখানে তো ওই 50 লক্ষ হীরার হেফাজত করা হইতেছে. বলতেছেন যে ভাই, তদ্রুপি আমাদের যে শরীর, এই শরীরটা অপ্রধান, এই শরীরটার কোন মূল্য নাই, এই শরীরটা তো মাটির তৈরি, এই শরীরটা তো নাপাক পানির তৈরি, কিন্তু এই শরীরের মধ্যে মেহনত করে যখন কলমাকে রাখা হবে, তার কলমার তৌহীদকে রাখা হবে, আল্লাহ পাকের একত্ববাদের ইয়াকিনকে রাখা হবে, তখন এই শরীর এত দামি, এই শরীরের জন্য আসমানকে আল্লাহ লাগাইবেন, এই শরীরের জন্য জমিনকে লাগাইবেন, এই শরীরের জন্য জমিনের বিভিন্ন জিনিসকে লাগাই দেন, এই শরীরের জন্য আল্লাহ এই শরীরের হেফাজতের জন্য আসমান রাখতেছে, এই শরীরের হেফাজতের জন্য জমিন রাখতেছে, এই শরীরের হেফাজতের জন্য চন্দ্র সূর্য রাখতেছে, এই শরীরের হেফাজতের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে লাগাই দিতেছেন, এই শরীরের হেফাজতের জন্য আল্লাহ সমস্ত মাখলুককে লাগাই দিতেছেন. এই জন্য যে এই শরীরের মধ্যে এই দামি কলমাকে রাখা হয়েছে, এই কলমাকে এই শরীরের মধ্যে ফিট করা হয়েছে, দিলের মধ্যে অন্তরের অন্তঃস্থলের মধ্যে তাওহীদকে ফিট করা হয়েছে, এই জন্য এই শরীরের এত দাম, এত মূল্য. এই শরীরের হেফাজতের জন্য আল্লাহ জাল্লা শানহু সমস্ত মাখলুককে লাগাই দিতেছেন. বলতেছেন যে ভাই, এটা শরীরের মূল্য না, এটা তো কলমার মূল্য, কিন্তু মেহনত করে দিলের মধ্যে কলমাকে বসানোর কারণে এই শরীরের মূল্য এত হয়ে গেছে, আল্লাহ সমস্ত মাখলুককে তার খেদমতের মধ্যে লাগাই দিতেছে. اگر یہ کلمہ والا جس کے دل میں کلمہ ہے, جس کی زبان پر کلمہ ہے, اگر یہ نہ رہے اور دنیا سے ختم ہو جائے اور چلا جائے, ایک بھی آدمی ایسا نہ بچے جس کے دل میں اور زبان پر کلمہ ہو, تو اللہ تعالیٰ نہ زمین کو برداشت کرے گا, نہ آسمان کو برداشت کرے گا, نہ سورج کو برداشت کرے گا, نہ چاند کو برداشت کرے گا. کوئی عالم کا نظام اللہ نہیں چلائے گا, سب کو ختم کر کے رکھ دے گا. کیوں؟ جس کی وجہ سے یہ زمین آسمان رکھے گئے تھے اور جس کی خدمت میں لگائے گئے تھے, اب وہ کوئی نہیں رہا, اس لیے اس نظام کو درہم برہم کر دیا جائے گا. اس لیے میرے دوستو, آج ہماری سب سے بڑی بھول, سب سے بڑی چھو, سب سے بڑی غفلت, سب سے بڑی جہالت یہ ہے, ہم نے ہر چیز کی قیمت کو پہچانا, ہم نے اپنے کلمے کی قیمت کو نہیں جانا. بولتے سنجے بھائی, جدی ایک زمین مدھے কলমা বাবা যার দেবের মধ্যে কলমা আছে, আল্লাহ পাকের তাওহীদের ইয়াকিন আছে, আল্লাহ পাকের একত্ববাদের ইয়াকিন আছে, এরকম কলমা বাবা কোন ব্যক্তিকে কোন ব্যক্তি যদি জমিনের মধ্যে না থাকে, এই কলমা বাবা ব্যক্তি একবারই শেষ হয়ে যায়, একজনও না থাকে, আল্লাহ জাল্লা শানহু এই জমিনকে বরদাস্ত করবেন না, এই আসমানকে বরদাস্ত করবেন না, এই চন্দ্র সূর্যকে বরদাস্ত করবেন না, এই গাছপালাকে বরদাস্ত করবেন না, আল্লাহ জাল্লা শানহু সমস্ত মাখলুককে খতম করে দেবেন, সমস্ত মাখলুককে শেষ করে দেবেন, যাদের জন্য এই আসমানকে বানানো, যার খেদমতের জন্য এই আসমানকে বানানো হয়েছে, যার খেদমতের জন্য এই জমিনকে বানানো হয়েছে, যার খেদমতের জন্য চন্দ্র সূর্যকে বানানো হয়েছে, যার খেদমতের জন্য গাছপালাকে বানানো হয়েছে, যার খেদমতের জন্য জিনিসপত্রকে বানানো হয়েছে, মাখলুককে বানানো হয়েছে, সেই দুনিয়ার মধ্যে নাই একজন কলমা বাবাও নাই, আল্লাহ জাল্লা শানহু এই সমস্ত আসমান আর জমিনকে, এই চন্দ্র সূর্যকে, মাখলুককে খতম করে দেবেন, শেষ করে দেবেন। তিনি বলতেছেন যে আজকে সবচেয়ে আফসোস আর পরিতাপের বিষয়, আজকে সবচেয়ে আফসোস আর সবচেয়ে পরিতাপের বিষয় যে আজকে দুনিয়ার সব জিনিসের মূল্য আমরা বুঝেছি, জিনিসপত্রের মূল্য বুঝেছি, দুনিয়ার জায়গা জমিনের মূল্য বুঝেছি, দুনিয়ার জিনিসপত্রের মূল্য বুঝেছি, আজকে ওই কলমের মূল্য আমরা বুঝি নাই, ওই কলমার দাম বুঝি নাই, ওই কলমা মেহনত করে দেহের মধ্যে অন্তরের অন্তঃস্থলে পয়দা করা এই মেহনতের মূল্য আমরা বুঝি নাই, এই কলমাকে আমরা আজকে কলমার দামকে বুঝি নাই, দুনিয়ার সমস্ত জিনিসের দাম বুঝলাম, এটাই সবচেয়ে আফসোসের বিষয়, দুনিয়ার সব জিনিসের মূল্য বুঝে আসছে, কিন্তু যেই কলমার কারণে এই দুনিয়ার সব জিনিসকে আল্লাহ রাখবেন, যেই কলমা ভাঙার কারণে দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ ঠিক রাখবেন, ওই কলমা ভাঙা চলে গেলে সমস্ত জিনিসকে খতম করে দেবেন, ওই কলমার মূল্য আজকে আমরা বুঝি নাই। কলমা কি কিমত মেরে দোস্ত হমকো কব নজর আ জায়েগি, আর ইস কলমা পর ইজ্জত কব নজর আয়েগি, আর ইস কলমা পর বুলন্দি কব নজর আয়েগি, আর ইস কলমা পর কামিয়াবি কব নজর আয়েগি, জব ইস কলমা কা ইয়াকিন হামারে দিল মে আ জায়েগা। বলছেন যে এই কলমার মূল্য আমাদের কখন বুঝে আসবে, এই কলমার দাম কখন বুঝে আসবে, এই কলমার দ্বারা যে মাথা উঁচা হবে কখন বুঝে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই কলমার মূল্য কত বেশি। বলতেছেন যে ভাই যখন আমরা মেহনত করি আমাদের দিলের ভিতরে কলমার ইয়াকিনকে বসাবো, কলমার তাওহীদকে বসাবো, কলমার ইয়াকিনকে বসাবো, তখনই বুঝে আসবে এই কলমা কত মূল্যবান, এই কলমা কত দামি, এই কলমার দ্বারা দুনিয়ার মধ্যে কি পরিমাণ ইজ্জত পাওয়া যাবে, কি পরিমাণ আমাদের মাথা উঁচা হবে, কি পরিমাণ আমাদেরকে এই কলমার দ্বারা আল্লাহ দুনিয়ার মধ্যে শান্তি আর সফলতা দিবেন, তখনই আমাদের বুঝে আসবে। আমারে আল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে হরেক সাহাবী কো হরেক সাহাবিয়াত কো মেরে দোস্ত ইস কলমে কি দাওয়াত পে ডালা, যাও ইনসানোঁ মে চল ফির করকে এক এক আদমি কো আল্লাহ কি ভালাই কি দাওয়াত দো, আল্লাহ কি কিবরিয়াই কি দাওয়াত দো, আল্লাহ কি কুদরত কি দাওয়াত দো, আল্লাহ কা তারুফ করাও, ইয়ে দুনিয়া খতম হোনে ওয়ালি হে মিট জানে ওয়ালি হে ইসকি কোই কিমত নেই হে, কিমত আল্লাহ কে হ্যাঁ ইস কলমে কি হে, জিস দিন ইস কলমা পর জিস দিন ইস কলমা পর মেহনত করকে উস কলমা কো দিল মে দাখিল কর দোগে তো সির তোমারি জিন্দগি আল্লাহ নেই বানায়েগা বল্কি সারে আলম কে নিজাম কো আর সারে আলম কে হালাত কো আল্লাহ আপনি কুদরত সে বদল দেগা। এজন্য আমাদের আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা এবং সমস্ত সাহাবিয়াতদেরকে এই কলমার মেহনতের মধ্যে লাগাইছেন, এই কলমার মেহনতের মধ্যে এক একজন সাহাবাকে লাগাইছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে উঠাইছেন যে তোমরা এই কলমার দাওয়াত দাও, প্রত্যেকটা মানুষের দিনের ভিতরে আল্লাহ পাকের জাতের ইয়াকিন বসে, আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন বসে, এক একজন মানুষকে এই কলমার দাওয়াত দাও, এই কলমার এই কলমার গুরুত্ব বোঝাও, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দাওয়াত দাও, আল্লাহ পাকের কুদরত আর গুণাবলীর দাওয়াত দাও, আল্লাহ পাকের বুজুর্গের দাওয়াত দাও। যখন মানুষ মেহনত করে এই কলমাকে হাসিল করবে, এই কলমার ইয়াকিনকে দিনের মধ্যে বসাবে, আল্লাহ জাল্লা শানহু তাদের জিন্দিগিকে বাড়াবেন না। এবং আল্লাহ শাহরুখ বলতেছেন যে এই কালমার মেহনত করে এই কালমাকে যখন হাসিল করবে দিলের মধ্যে বসাবে তো আল্লাহ শাহরুখ তাদের জিন্দিগি বাড়াই দেবেন, দুনিয়ার হালতকে ঠিক করে দেবেন, দুনিয়ার অবস্থাকে ভালো করে দেবেন, শান্তিময় জিন্দিগির পরিবেশ কায়েম করে দেবেন। এবং আল্লাহ শাহরুখ শুধু মেহনত করলে আল্লাহদের জিন্দিগি বানাই দেবেন তা না, আল্লাহ শাহরুখ দুনিয়াবাসীদের জিন্দিগি শান্তিময় জিন্দিগি করে দেবেন, পরিশানি মুক্ত জিন্দিগি করে দেবেন, দুনিয়ার হালাতের অবস্থাকে আল্লাহ পরিবর্তন করে দেবেন। যখন মেহনত করে এই কালমাকে হাসিল করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবা এবং এক একজন সাহাবিয়াদেরকে এই কালমার মেহনতের উপরে উঠাইছেন, যাতে মেহনত করে নিজের নিজের ইমানকে ঠিক করে আল্লাহ তাদের জাতার সিফাতের ইয়াকিনকে দিলের মধ্যে বসায়। এই জন্য সাহাবা এবং সাহাবিয়াদেরকে এই কালমার মেহনতের উপরে উঠাইছেন। আজ আমার দিলে সবকি বড়াই সবকি কিবরিয়াই সবসে হোনে কা ইয়াকিন দিলে মে বসা হুয়া হ্যায়, আগর নেই বসা হ্যায় তো আল্লাহ সে হোনে কা ইয়াকিন মেরে দোস্ত দিলে মে নেই বসা হুয়া হ্যায় কি দেনে ওয়ালে আল্লাহ হ্যায়, করনে ওয়ালে আল্লাহ হ্যায়, কুদরত ওয়ালে আল্লাহ হ্যায়, পয়দা করনে ওয়ালে আল্লাহ হ্যায়, পালনে ওয়ালে আল্লাহ হ্যায়, তাকত ওয়ালে আল্লাহ হ্যায়, ও করনে মে কিসি কে মুহতাজ নেই হ্যায়, সারা আলম উনকা মুহতাজ হ্যায়। ইস কলমে কা পহলা জুজ হমকো ইহি সিখাতা হ্যায় কি জো কুছ দুনিয়া মে হ্যায় ইস দুনিয়া সে নেহি হোগা, জো কুছ দুনিয়া মে হ্যায় ও সব কুছ আল্লাহ সে হোগা, আল্লাহ করনে মে কিসি কা মুহতাজ নেই হ্যায়, পুরা কা পুরা আলম হর চিজ মে আল্লাহ কা মুহতাজ হ্যায়, জো কুছ দুনিয়া মে নজর আ রহা হ্যায় ইয়ে সব ধোকা হ্যায়, ये दुनिया की चीजें किसी को कामयाब नहीं करती, किसी को इज्जत नहीं देती, ये सब नजर आ रहा है करने वाले अल्लाह है। दुनिया के रास्ते से जो कुछ भी किसको मिल रहा है वो दुनिया के रास्ते से नहीं मिल रहा, अल्लाह दे रहा है। कौन दे रहा? अल्लाह दे रहा है। अगर कोई ये चाहता है मैं बराए रास अल्लाह से लूं, बराए रास खुदा की कुदरत से लूं, बराए रास अल्लाह के खजाने से लूं, बराए रास अल्लाह अपनी हमारे बीच और अल्लाह निकल जाए, জিনিসের দ্বারা কিছু হইতেছে না, ধন সম্পদের দ্বারা কিছু হবে না, একমাত্র হবে আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ চাইবে কামিয়াব করবেন, আল্লাহ চাইবে নাকাম করবেন। আল্লাহ পাকের হাতেই সমস্ত ক্ষমতা, আল্লাহ পাকের হাতেই সমস্ত ইজ্জত, আল্লাহ পাকের হাতেই সমস্ত তারা ধরা, আল্লাহ পাকের হাতেই। বলতেছেন যে ভাই এই কথার ইয়াকিন দিলের মধ্যে ব্যাখ্যা, এটাই কলমা চাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নবী যে মেহনত নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত, সমস্ত মখলুক থেকে দিনকে পরিষ্কার করা, সমস্ত মখলুকের ক্ষমতা আর বিশ্বাসকে দিল থেকে বাহির করা, একমাত্র আল্লাহ পাকের জাতের বিশ্বাসকে দিলের মধ্যে বসানো, আল্লাহ পাকের কুদরতের বিশ্বাসকে দিলের মধ্যে বসানো। বলতেছেন যে কোন ব্যক্তি যদি চায় যে আল্লাহ পাকের জাত থেকে সে সরাসরি ফায়দা হাসিল করবে, আল্লাহ পাকের খাজানার ভান্ডার থেকে সরাসরি ফায়দা হাসিল করবে, আল্লাহ পাকের নিজাম থেকে সরাসরি ফায়দা হাসিল করবে, আল্লাহ পাকের কুদরতের খাজানা থেকে সরাসরি ফায়দা হাসিল করবে, তার জন্য শর্ত হয়েছে দিনকে সমস্ত মখলুকের আস্থা আর বিশ্বাস থেকে পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। এটাই কলমা চাইতেছে, কলমার প্রথম অংশ এটাই চাইতেছে, যখন মেহনত করে দিন থেকে মখলুকের আস্থা আর বিশ্বাসকে বাহির করবে, জমিন কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ পাকের হুকুমেই সমস্ত মখলুক পরিচালিত হয়, আল্লাহ পাকের হুকুমের মধ্যেই সমস্ত মখলুকের পরিচালিত হওয়া, কোন মখলুক নিজস্ব কোন শক্তিতে চলতে পারে না, নিজস্ব শক্তিতে উপকার করতে পারে না, অপকার করতে পারে না, নিজস্ব শক্তিতে কাহারও সাথ দিতে পারে না। হয়তো যে এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসানোর জন্য এত মেহনত করা, এত মেহনত করা, যাতে দিলের মধ্যে সমস্ত মখলুকের আস্থা আর বিশ্বাস দিল থেকে বাহির হয়ে যায়, তখন এই ইল্লাল্লাহ আল্লাহ পাকের জাত আর বিশ্বাস দিলের মধ্যে বসবে। যখন কোন ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ পাকের জাত আর সিফাতের বিশ্বাস বসবে, আল্লাহ পাকের ইয়াকিন বসবে, সে সরাসরি আল্লাহ পাকের কুদরত থেকে ফায়দা নেবে, আল্লাহ পাকের খাজানা থেকে ফায়দা নেবে, আল্লাহ জাল্লা শানুহু তার জিন্দেগীকে বানাবেন, আল্লাহ জাল্লা শানুহু মখলুককে তার পক্ষে করে দেবেন, মখলুককে তার খেদমতের মধ্যে লাগাই দেবেন, মখলুক আল্লাহ পাকের হুকুমে তার জন্য ব্যবহার হবে। যখন দিয়ের মধ্যে আল্লাহ পাকের জাতের ইয়াকিন বসবে, আল্লাহ পাকের সিফাতের ইয়াকিন বসবে, আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন বসবে, বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু তাকে তার জন্য মখলুককে ব্যবহার করবেন, মখলুককে তার খেদমতের মধ্যে লাগাই দেবেন। এই জন্য মেহনত করে দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিন বসানো, সমস্ত মখলুকের ইয়াকিনকে দিল থেকে বাহির করা, সমস্ত মখলুকের আস্থা আর বিশ্বাসকে দিল থেকে বাহির করা, সমস্ত মখলুকের সম্পর্ককে দিল থেকে বাহির করা, ইল্লাল্লাহর ইয়াকিনকে দিলের মধ্যে বসানো আল্লাহ পাকের খাজানা থেকে নেওয়ার রাস্তা হয়েছে। বলতেছেন যে ভাই ইল্লাল্লাহর ইয়াকিনকে আল্লাহ পাকের জাতের ইয়াকিন, আল্লাহ পাকের সিফাত আর গুণাগুণের ইয়াকিন, আল্লাহ পাকের ক্ষমতার ইয়াকিনকে দিলের মধ্যে বসানো, আল্লাহ জাল্লা শানুহু তার খাজানা থেকে এই ব্যক্তিকে, এই ঈমান ভাঙাকে আল্লাহ জাল্লা শানুহু তার জরুরতকে পুরা করবেন, এবং আল্লাহ জাল্লা শানুহু তার জরুরতে মখলুককে ব্যবহার করবেন। বলতেছেন যে ভাই আল্লাহ পাককে ব্যবহার, আল্লাহ পাক ব্যবহার করার জন্য তার জাতের ইয়াকিন শর্ত, তখনই আল্লাহ সরাসরি আল্লাহ জাল্লা শানুহু এই ব্যক্তির জন্য, এই ঈমান ভাঙার জন্য মখলুককে লাগাই দিবেন, মখলুককে ব্যবহার করবেন, আল্লাহ তার খাজানা থেকে এই ব্যক্তির জিন্দগিকে বানাই দিবেন, এই ব্যক্তির জরুরতকে পুরা করে দিবেন, এবং এই ব্যক্তিকে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়ার মধ্যে শান্তিময় জিন্দগি দিবেন, এবং এই ব্যক্তির সেরায় দুনিয়ার মধ্যে এক শান্তির পরিবেশ কায়েম হবে। হর হর হর হর চিজকে মুকাবলে মে আল্লাহ নে হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ভেজা, আর উনোনে কায়নাত কি হর শক্ল কে মুকাবলে মে তমাম আম্বিয়া কা এক হি নারা থা, এক হি বোল থা, আর এক হি দাওয়াত থি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই লোগো কলমা কহ দো, কলমা কহ লো কামিয়াব হো যাওগে, মেরে দোস্তো কলমা পড় লো কামিয়াব হো যাওগে, কলমে কে ইয়াকিন দিল মে উতার লো কামিয়াব হো যাওগে, আল্লাহ কি বড়াই আর কিবরিয়াই দিল মে পেদা কর লো কামিয়াব হো যাওগে, এক আল্লাহ সে হোনে কে ইয়াকিন পেদা কর লো কামিয়াব হো যাওগে। মেরে দোস্তো, মেরে দোস্তো, কিছু কি সমঝ মে নহীং আতা থা কেসে এক আল্লাহ সে হোগা মেরে দোস্তো, লেকিন জিন লোগো নে উনকি বাতো কো মান লিয়া আর উসকা ইয়াকিন কর লিয়া اور اس کے مطابق میرے دوستوں اللہ کے حکموں پر اپنے آپ کو ڈال دیا تو اللہ نے ہر شکل کے مقابلے میں ان کو اور ان کے ماننے والوں کو کامیاب کیا. جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے خالی اپنی امت کو کلمہ نہیں پڑھایا بلکہ کلمے والی دعوت پر، کلمے والی محنت پر، کلمے والی زندگی پر میرے دوستو ڈال دیا کہ جاؤ جیسے میں نے دعوت دیا اور تم نے میری دعوت کو قبول کیا اور تم نے کلمہ پڑھ لیا اور تم نے اس کلمے پر یقین کر لیا اللہ رب العالمین کی ذات کا اور صفات کا اور قدرت کا اور بڑائی کا اور خزانے کا اور آخرت کا اور مرنے کے بعد کی زندگی قبر و حشر جنت اور جہنم کا یقین تم نے کر لیا. ایسے ہی دعوت دو کہ ایک انسان اللہ کو مان لے اور اللہ کی مان لے، نبی کو مان لے، نبی کی بات مان لے تو اللہ دنیا بھی چمکا دے گا اور آخرت بھی چمکا دے گا اور ساری کائنات کا میرے دوستو اس کو حاکم بنا دے گا، یعنی پوری کائنات اس کے اطاعت کرے گی اور اس کے کہنے پر عمل کرے گی اور اس کے کہنے پر اس کی بات مانے گی. اور یہ کہ اس نے اللہ کو مان لیا اور اللہ کی مان لیا، اس نے رسول اللہ کو مان لیا، رسول اللہ کی مان لیا، اب وہ اللہ اس کائنات کی ہر ہر ذرے کو، ہر ہر چیز کو اس کی بنوائے گا. اللہ جل شانہ বিভিন্ন নবীদেরকে বিভিন্ন শক্তির মোকাবেলায় পাঠাইছেন, বিভিন্ন শিকিবের মোকাবেলায় পাঠাইছেন, ওই জামানার মধ্যে যে শক্তি চলতেছিল আল্লাহ জাল্লা শানহু নবীদেরকে তালবান রহমত দিয়ে ওই শক্তির মোকাবেলায় পাঠাইছেন. আম্বিয়া আলাইহিম সাল্লাতু ওয়াসসালাম ওই জামানার মধ্যে এই কলমার আওয়াজ লাগাইতেছিলেন, এই রোগ সকাল তোমরা কলমা পড়ো, এই কলমাকে স্বীকার করো, আল্লাহকে স্বীকার করো, আল্লাহ পাকের শক্তিকে স্বীকার করো, আল্লাহ পাকের ক্ষমতাকে স্বীকার করো, দুনিয়ার এই শক্তিগুলিকে তোমরা নিজ থেকে বাহির করো, আল্লাহ পাকের শক্তিকে স্বীকার করো, আল্লাহ পাকের ক্ষমতাকে স্বীকার করো, আল্লাহ পাকের কুদরতকে স্বীকার করো, আল্লাহ পাকের খাজানাকে স্বীকার করো, আল্লাহ পাকের ভান্ডারকে স্বীকার করো. আল্লাহ কুদরতের দ্বারা দুনিয়ার মধ্যে কামিয়াব করেন, আল্লাহ কুদরতের দ্বারা দুনিয়ার মধ্যে সফলতা দেন. কোন জিনিসের মধ্যে কোন ক্ষমতা নাই সফলতা দিতে পারে, দুনিয়ার যে সেকুলার শক্তি চলতেছে এই শক্তির মধ্যে কোন ক্ষমতা নাই দুনিয়ার মধ্যে কামিয়াবি আর সফলতা দিতে পারে. সফলতা একমাত্র আল্লাহ পাকের হাতে, আল্লাহ কুদরতের দ্বারা মানুষকে সফলতা দেন, আল্লাহ পাক তার ক্ষমতার দ্বারা মানুষকে সফলতা দেন, আল্লাহ তার ভান্ডারকে মানুষের পক্ষে ব্যবহার করেন, আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুককে মানুষের পক্ষে ব্যবহার করেন. আল্লাহ ব্যবহার করলে দুনিয়ার কোন শক্তি নাই তার বিপক্ষে ব্যবহার করতে পারে, আল্লাহ বিপক্ষে ব্যবহার করলে দুনিয়ার কোন শক্তি নাই সপক্ষে ব্যবহার করতে পারে. এই দাওয়াতকে দিতেছিলেন এক একজন মানুষকে, এই দাওয়াতকে দিতেছিলেন যারা, কিন্তু মানুষ এটাকে এই কথাকে স্বীকার করতে, মানুষ এই কথাকে মানতে বড়ই কষ্ট হয়েছে, মানতে বুঝে আসে নাই তাদের যে একমাত্র আল্লাহ পাকের হাতে সমস্ত ক্ষমতা, এই কথা মানুষের বুঝে আসতে ছিল না. বলতেছেন যে আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসসালামদেরকে আল্লাহ এই মেহনত দিয়ে পাঠাইছেন, কলমার মেহনত দিয়ে পাঠাইছেন, কলমার দাওয়াত দিয়ে পাঠাইছেন, মানুষের বুঝে আসতেছিল না দুনিয়ার এই জিনিসকে ছেড়ে আল্লাহ কুদরতের দ্বারা মানুষকে কামিয়াব করবেন, আল্লাহ তার ক্ষমতা দিয়ে মানুষকে কামিয়াব করবেন, আল্লাহ তার সিফাত আর গুণাবলীর ক্ষমতা দিয়ে মানুষকে কামিয়াব করবেন, এই কথাটা মানুষের বুঝে আসতে ছিল না. বলতেছেন যে মানুষ মানতে পারতেছিল না, যারা মানছে আল্লাহ জাল্লা শানহু তাদেরকে দুনিয়ার মধ্যে কামিয়াব করছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে হেফাজত করছেন, আর যারা মানে নাই তাদেরকে আল্লাহ খতম করছেন. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ এই কালমা দিয়ে পাঠাইছেন, এই কালমার মেহনত দিয়ে পাঠাইছেন. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুধু এই কালমা পড়াইছেন তা না, এই কালমা পড়াই দিয়েছেন শেষ হয়ে গেছে তা না, আল্লাহ জাল্লা শানহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কলমা দিয়েছেন, কলমার মেহনত দিয়েছেন. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেরকম কলমা পড়াইছেন, এরকম কলমার মেহনত সাহাবাদেরকে শিখাইছেন, এই লোক সকাল তোমরা এই কলমা পড়ো, এই কলমার মধ্যে তোমাদের কামিয়াবি. বলতেছেন যে এই কলমার মেহনতের উপর হয়েছেন, কলমাকে নিজের মধ্যে বসানোর জন্য সাহাবাদেরকে মেহনতের মধ্যে লাগিয়েছেন, সাহাবা ইকরাম এই কালমা পড়ছেন, সাথে সাথে এই কালমার মেহনত করছেন, এই কালমা অন্যকে দাওয়াত দিচ্ছেন, এই লোক সকল তোমরা এই কালমা পড়ো এবং এই কালমার ইয়েতিমদের মধ্যে পয়দা করো, এই কালমার বিশ্বস্তের মধ্যে স্থাপন করো। দুনিয়ার সমস্ত মাখলুকের হাতে কামিয়াবিয়ার সফলতার কোন ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা হয়েছে আল্লাহ পাকের কুদরতি হাতে। আল্লাহ যাকে কামিয়াব করবেন, দুনিয়ার কোন শক্তি নাই তাকে নাকাম করতে পারে, আল্লাহ যাকে নাকাম করবেন, দুনিয়ার কোন শক্তি নাই তাকে কামিয়াব করতে পারে। তোমরা এই কালমাকে স্বীকার করো, এই কালমাকে স্বীকার করো, আল্লাহকে স্বীকার করো, আল্লাহ পাকের হুকুমগুলিকে স্বীকার করো, আল্লাহ পাকের জাতের দিকে দাওয়াত দাও, আখিরাতের দিকে দাওয়াত দাও, আল্লাহ পাকে বড়ার ভরতের দিকে মানুষকে দাওয়াত দাও, আল্লাহ পাকের হুকুমের দিকে মানুষকে দাওয়াত দাও, আখিরাতের বিশ্বাসের দিকে মানুষকে দাওয়াত দাও, আখিরাতের খাদিগুলির দিকে মানুষকে দাওয়াত দাও। সাহাবাদেরকে শুধু কালমা পড়াই দিয়েছেন তা না, বরং কালমার মেহনতের মধ্যে লাগাইছেন, এই কালমার দাওয়াতের মধ্যে লাগাইছেন। কালমার দাওয়াত আল্লাহর বড়াই মহত্বের দাওয়াত, আল্লাহ পাকের কুদরতের ক্ষমতার দাওয়াত, আল্লাহ পাকের সিফাতের গুণাবলীর দাওয়াত, আখিরাতের দাওয়াত, বলতেছেন যে আখিরাতের সমস্ত খাতিগুলির দাওয়াত এবং আল্লাহ আজাল্লাহ শাহরুখের হাতে যে কামিয়াবির সফলতা এই কথার দাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের যতীনের দাওয়াত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির মধ্যে যে কামিয়াবির সফলতা এই কথার দাওয়াতের মধ্যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দিকে লাগাইছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দাওয়াতের মেহনতের দ্বারা, এই কালমার মেহনতের দ্বারা, এই কালমাকে দিলের মধ্যে বসানোর মেহনতের দ্বারা, দিলের মধ্যে আল্লাহ পাকের জাতের যতীনকে বসাইছেন, আল্লাহ পাকের কুদরতের ক্ষমতার যতীনকে বসাইছেন, আল্লাহ পাকের বরকতের যতীনকে বসাইছেন, আল্লাহ পাকের সিফাতের গুণাবলীর যতীনকে বসাইছেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের যতীন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষ নবী হিসাবে পাঠাইছেন, ওনাকে এক পবিত্র জিন্দগি দিয়ে পাঠাইছেন, সেই জিন্দগির মধ্যে সমস্ত মানুষের কামিয়াবিয়ার সফলতা এই কথার দাওয়াতের মধ্যে লাগিয়েছেন। মেহনত করে যখন ইমানকে দিনের মধ্যে বসাইছেন, আল্লাহ আজাল্লা শানুহু ওনাদেরকে দুনিয়ার মধ্যে কামিয়াবিয়ার সফলতা দিয়েছেন, মাখলুককে তাদের খেদমতের মধ্যে লাগিয়েছেন, মাখলুককে তাদের কাজের মধ্যে লাগিয়েছেন। বলতেছেন যে ভাই, মাখলুককে আল্লাহ তো এই জন্যই সৃষ্টি করছেন, ইমান বলার খেদমত করবে, ইমান বলার কদর মতো তার জন্য তো আসবে, এই জন্যই আল্লাহ পাক মাখলুককে সৃষ্টি করছেন। সাহাবাদেরকে শুধু কলমা পড়ে ছেড়ে দেন নাই, কলমা পড়ায় ছেড়ে দেন নাই, বরং কলমার মেহনতের মধ্যে সাহাবাদের পক্ষ ব্যবহার হয়েছে, যখন যেখানে জরুরত হয়েছে সেখানে সাহাবা ইকরাম চাইছেন, আল্লাহ মখলুককে তাদের পক্ষ ব্যবহার করে দিয়েছে। সারা মজমা নিয়ত করে ইনশা আল্লাহ হম দাঁড়ি দাঁড়ি বনকর জিয়েঙ্গে আর দাঁড়ি বনকর মরেঙ্গে। এজন্য পুরা আজমা আমরা এই কথা নিয়ে নিয়োগ করি যে আমরা দায়ী হয়ে দুনিয়াতে থাকবো এবং দায়ী হয়ে দুনিয়া থেকে যাব, দায়ী হয়ে আমাদের জীবন যাপন করতেছেন, যে দুনিয়ার মধ্যে জীবন যাপন আমাদের দায়ী, দাওয়াতের মেহনত করতে করতে জীবন যাপন এবং দাওয়াতের মেহনত করতে করতে আমাদের মরণ হবে। ইস উম্মত কা মকসদে জিন্দগি মকসদে হায়াত জিসকা জীনা আর মরনা মেরে দোস্ত ইয়ে দাওয়াত কা কাম হ্যায়। এই উম্মতের মকসদে জিন্দগি, এই উম্মতের মকসদে হায়াত, এই উম্মতের জীবন মরণ। বলতেছেন যে ভাই, একমাত্র এই দাওয়াত ইল্লাল্লাহ, দাওয়াতের কামের জন্যই এই উম্মতের জিন্দগি, এই উম্মতের মকসদে হায়াত এবং এই উম্মতের জীবন মরণ। শ্রী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 সাল মক্কি জিন্দগি মে সবসে জ্যাদা ওয়াক্ত আর সবসে জ্যাদা মেহনত সবসে জ্যাদা মুজাহিদা সবসে জ্যাদা জান মাল কি কুরবানি মেরে দোস্ত মক্কি জিন্দগি মে এক এক সাহাবি মর্দ সে আর এক এক সাহাবি আয়াত সে করওয়া যা তক কি উনকে দিল কে যকীন বদল গয়া আর 13 সাল মক্কি জিন্দগি মে মেরে দোস্ত غیر اللہ کا یقین نکالنے میں لگا اور جب اللہ کا غیر اللہ کا یقین نکل گیا اور اللہ کا یقین آ گیا تو میرے دوستو اللہ نے حالات بدل دیے۔ এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বছরের মক্কার জিন্দগির মধ্যে সবচেয়ে বেশি মেহনত, সবচেয়ে বেশি সময়, সবচেয়ে বেশি জ্ঞানলাল, সবচেয়ে বেশি যোগ্যতা বলতেছেন যে এই কলমাকে দিনের মধ্যে বসানোর মেহনতের মধ্যে লাগাইছেন, সাহাবায়ে কেরামদেরকে এই কলমার মেহনতের মধ্যে লাগাইছেন, সাহাবিয়াতদেরকে এই কলমার মেহনতের মধ্যে লাগাইছেন, বলতেছেন যে সবচেয়ে বেশি মেহনত, সবচেয়ে বেশি কোরবানি, সবচেয়ে বেশি দান মাল লাগানো, সবচেয়ে বেশি যোগ্যতা লাগানো, সবচেয়ে বেশি সময় লাগানো, 13 বছরের মুখ্য জিন্দিগির মধ্যে সমস্ত সাহাবা আয় একটু মেহরবানি করে বসে পড়ো, আয় একটু মেহরবানি করে কেউ উঠা উঠে না করি দিনের মধ্যে বসানোর মেহনতের মধ্যে লাগাইছেন, যখন কলমা তাদের দিনের মধ্যে বসে গেছে, গায়রুল্লাহ তাদের দিন থেকে বাহির হয়ে গেছে, আল্লাহ ফাকর সাতের ইয়কিন, আল্লাহ ফাকর কুদরতের সিফাতের ইয়কিন দিনের মধ্যে বসে গেছেন, আল্লাহ বসে গেছে, আল্লাহ জল্লা শানহু দুনিয়ার সমস্ত অবস্থাকে পরিবর্তন করে দিয়েছে। উসকে লিয়ে আল্লাহ নে মেরে দোস্ত মসজিদ বানায়া হ্যায়, মসজিদ হম মুসলমানো কি তরবিয়ত গাহ হ্যায়, দাওয়াত দে দেকর মসজিদ মে লানা আর মসজিদ মে বৈঠকর ঈমান কে হালকে করনা, তালিম কে হালকে করনা, আর মেরে দোস্ত এক এক কে সাথ ঈমান কা মুযাকিরা করনা আর আখিরাত কা মুযাকিরা করনা আর আপনে অন্দর ও মিজাজ পয়দা করনা যে মিজাজ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে পয়দা কিয়া থা। ইস দাওয়াত কে জরিয়ে সে সবসে পহলে দিল কা ইয়কিন বদল যায়ে আর হামারি জিন্দগি কে আমাল বদল যায়ে আর হামারে দিল কা রুখ আল্লাহ কি তরফ কায়েম হো যায়ে, হর হর মসলে মে হম কিছু কে পাশ না যায়ে আর কিছু মখলুক কে দরওয়াজা না খটখটায়ে আর কিছু কি খুশামদ না করে, হামারে দিল কা মিজাজ বন যায়ে, কাম বনানে ওয়ালা আল্লাহ হ্যায়, উসকে আলাওয়া কোই কাম নেই বানাতা, আর ও আল্লাহ কাম বনায়েগা আর আপনি কুদরত সে বনায়েগা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমল সে বনায়েগা, ইসলিয়ে হামারা আর আপকা তাআল্লুক মসজিদ সে হো যায়ে আর মসজিদ ওয়ালে আমাল সে আমালে দাওয়াত সে হো যায়ে, জব আমালে দাওয়াত হামারি জিন্দগি কা মকসদ বন যায়েগা তো ইয়াদ রাখনা চার চিজে ইয়কিনি তৌর পর হামারি জিন্দগিও কা অন্দর পেলাও। এই জন্য আল্লাহ মসজিদের সিলসিলা কায়েম করছেন, মসজিদকে বাড়ানো হয়েছে, মসজিদ হয়েছে মুসলমানদের তরবিয়তের জায়গা, মসজিদ হয়েছে মুসলমানদের জিন্দগি বানানোর জায়গা, মসজিদ হয়েছে মুসলমানদের তরবিয়তের জায়গা, মসজিদ হয়েছে মুসলমানদের মেহনত করে জিন্দগি বানানোর জায়গা, এই জন্য মসজিদের সিলসিলা কায়েম করছেন। মসজিদের মধ্যে মুসলমান এক একজন আমরা বাহিরে এক একজন মুসলমানকে দাওয়াত দিয়ে মসজিদে আনব, মসজিদে ইমানের হালকা কায়েম করব, মসজিদে দাওয়াতের হালকা বানাব, মসজিদের মধ্যে বলতেছেন যে এরকম দাওয়াতের হালকা বানাব, ইমানের মজলিস বানাব, ইমানের দাওয়াত দিব, ইমানের দ্বারা আমাদের দিনের মধ্যে ইমান বসাই যায়, মেহনতের জন্য মসজিদের মধ্যে এক একজনকে দাওয়াত দিয়ে মসজিদে আনব, মসজিদের মধ্যে ইমানের হালকা বানাবো, মসজিদের মধ্যে তালিমের হালকা বানাবো, শিখন শিখানের হালকা বানাবো, মসজিদের মধ্যে এক একজনকে দাওয়াত দিয়ে বলতেছেন যে এমন মেহনত করবো, এমন মেহনত করবো যাতে আমাদের দিলের রোগ পরিবর্তন হয়ে যায়, আল্লাহ পাকের সাথের দিকে আমাদের দিলের রোগ চলে যায়, সমস্ত মখলুক থেকে দিলের রোগ কাটে যায়, একমাত্র আল্লাহর জাতের দিকে আমাদের দিলের রোগ চলে যায়, বলতেছেন যে আমাদের ওই মেজাজ কায়েম হয়, ওই মেজাজ আমাদের মধ্যে আছে, ওই মেজাজ আমাদের মেজাজ পরিবর্তন হয়, ওই মেজাজের উপরে আমরা সবাই উঠতে পারি মসজিদের মেহনতের দ্বারা, আমার দাওয়াতের মেহনতের দ্বারা, এক একজনকে মসজিদের মধ্যে আনে এরকম ইমানি হালকায় বসানোর দ্বারা, এরকম তালিমের হালকায় বসানোর দ্বারা, মসজিদের মেহনতের দ্বারা আমাদের দিনের মেজাজ পরিবর্তন, আমাদের মেজাজ পরিবর্তন হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে মেজাজের উপরে উঠাইছেন, সাহাবাদেরকে যে মেজাজের উপরে উঠাইছেন, বলতেছেন যে আল্লাহ করে এই মেহনতের দ্বারা, আমার দাওয়াতের মেহনতের দ্বারা, মসজিদ আমাদের মসজিদের মেহনতের দ্বারা, এক একজনকে মসজিদের মধ্যে মেহনত করে মসজিদের মধ্যে আনে, বলতেছেন যে ইমারের হালকার মধ্যে বসানোর দ্বারা আমাদের ওই মেজাজ কায়েম হয়, আমাদের ওই মেজাজ হয়ে যায় যেই মেজাজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের হয়েছে। মেহনতের দ্বারা ওনাদের রোগ সমস্ত মাখলুক থেকে কাটি আল্লাহ পাকের জাতের দিকে হয়ে গেছে। বলতেছেন যে সমস্ত মাসাইলের হল একমাত্র আল্লাহ পাকের হাতে। যখন আমরা মেহনত করি আমাদের ইমানকে বানাবো, আমাদের দিকের রোগ পরিবর্তন হবে। বলতেছেন যে সমস্ত সমস্যার মধ্যে আমাদের দিন আল্লাহ পাকের দিকে যাবে, সমস্ত সমস্যার সময় আমরা আল্লাহ পাকের দিকে ফিরব, আর কোন মখলুকের দিকে ফিরব না, কোন মখলুকের দরওয়াজাকে আমরা আওয়াজ দিব না, একমাত্র আল্লাহ পাকের দিকেই আমরা ফিরব, আল্লাহ পাকের দরওয়াজাই আমরা খটখা পাবো, আল্লাহ পাকের দরওয়াজাই আমরা আওয়াজ দিব, আমরা আল্লাহ পাকের দিকেই ফিরব। যখন আমাদের দিন আল্লাহ পাকের দিকে ফিরবে আমাদের ইমান মজবুত হয়ে যাবে, সমস্ত অবস্থায় একমাত্র আল্লাহ পাকের দ্বারাই আমাদের মাসাইল হল হবে, এই কথার ইয়াকিন আমাদের দিনের মধ্যে যাবে, আমাদের দিনের মধ্যে বসবে। বলতেছেন যে তখন আমাদের দিন সমস্ত মখলুক থেকে কাটে যাবে, আল্লাহর দিকে ফিরে যাবে। যখন ওই ইমানের অবস্থা হবে তো আল্লাহ হাজাল্লাহ সামহ আমাদেরকে চারটা পুরস্কার দিবে। পহলি চিজ তো দাওয়াত কি মেহনত সে পেদা হোগি, ও দিল কা ইয়াকিন সহি হো জায়েগা, হমারে দিল কা রুখ হর গায়র সে হটকর আল্লাহ কি তরফ হো জায়েগা, হমারে দিল কা রুখ মেরে দোস্তো চিজোঁ সে হটকর, তমাম কায়নাত কে নফসোঁ সে হটকর আমাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি তরফ হো জায়েগা, চিজোঁ সে কাম কা বন্না জো নজর আ রহা হ্যায় ও দিল সে নিকল জায়েগা, আর আমাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর কামিয়াবি কে ইয়াকিন আর কাম বন্নে কে ইয়াকিন দিল মে পেদা হো জায়েগা, আর তীসরে হমারে দিল কা রুখ দুনিয়া সে হটকর আখরত পর আ জায়েগা, মরনে কে বাদ কি জিন্দগি কবর ও হশর জন্নত পর আ জায়েগা। ইয়ে মেরে দোস্তো দাওয়াত কি মুবারক মেহনত সে সবসে পেহলে দিলোঁ কে অন্দর তবদীলি আয়েগি, ইয়াকিন কে এতবার সে আয়েগি, আমল কে এতবার সে আয়েগি। আর দূসরি চিজ মেরে দোস্তো جو ہمارے دل میں پیدا ہوگا وہ کیا ہوگا کہ اللہ جل جلالہ ومن والہ اس دعوت کے ذریعے سے ہمیں اعمال پر استقامت دے گا، جس چیز کی دعوت دیں گے وہ چیز ہماری زندگی میں آ جائے گی، اور اس پر چلنے کی، اس پر چلنے کی، اس پر لے کر عالم میں پھرنے کی خدا استعداد اور صلاحیت پیدا فرمائے گا اور اس پر استقامت نصیب فرمائے گا۔ کسی حال میں بھی نہ دعوت چھوٹے گی، نہ دعوت والے اعمال چھوٹیں گے، نہ میرے دوستو زندگی کے کوئی اعمال چھوٹیں گے، ایسی استقامت اللہ تعالیٰ ہر عمل کی دائی کے اندر پیدا کرے گا، کیونکہ دائی کی دعوت دوسروں کے لیے نہیں ہوتی، دائی کی دعوت دائی کے لیے ہوتی ہے، جس بات کی دعوت دے گا وہ بات سب سے پہلے اللہ دائی کے اندر پیدا فرمائیں گے، اور پھر اس کے اندر سے منتقل کریں گے اور دوسروں کے اندر بھی پیدا فرمائیں گے۔ تیسری چیز جو اللہ دیں گے وہ حضرت جی رحمت اللہ علیہ نے فرمایا، جس طرح کھیتی پر محنت کرنے والوں کو اللہ بطور انعام کے غلہ دیتا ہے، اور دکان پر محنت کرنے والوں کو بطور انعام کے مال دیتا ہے، اور ملک پر محنت کرنے والوں کو بطور انعام کے حکومت دیتا ہے، ایسے ہی اللہ ایمان اور عمل پر محنت کرنے والوں کو دعوت دینے والوں کو اللہ بطور انعام کے دعا کی طاقت دے گا۔ بولتے ہیں کہ دعوت اور فضل اللہ دیبن اللہ جل شانہ ایکتا جو دیبن ایتا ہے سے مانوش دعوت دینے والا دیبن اوستا کے اللہ পরিবর্তন করে দেবেন, তার দিনের মধ্যে ইমানের কাইফিয়াত পয়দা করে দেবেন, ইমান পয়দা করে দেবেন, তার দিন সমস্ত মখলুক থেকে ফিরে আল্লাহ পাকের জাতের দিকে ফিরে যাবে, সমস্ত মখলুক থেকে দিন কাটে যাবে আল্লাহ পাকের জাতের সাথে তার দিন জুড়ে যাবে, আল্লাহ পাকের জাতের ইয়াকিন তার দিনের মধ্যে বসবে, দাওয়াতের মেহনতের দ্বারা তার দিনের রোষ পরিবর্তন হয়ে যাবে, মখলুক থেকে ফিরে আল্লাহ পাকের জাতের দিকে যাবে, আল্লাহ পাকের জাতের ইয়াকিন তার দিনের মধ্যে বসবে, এবং আসবাবের ধোকা থেকে সে বাঁচে, আমালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন তার দিকের মধ্যে বসবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো যে আমাল আল্লাহ পাকের যে আহকাম এই আহকামের উপরে তার ইয়াকিন বসবে আসবাবের ধোকা থেকে জিনিসের দ্বারা না হওয়ার ইয়াকিন তার দিকের মধ্যে আসবে যে না জিনিসের দ্বারা আমার মাসায়েল আমার সমস্যার সমাধান আল্লাহ জিনিসের মধ্যে রাখেন নাই জিনিসের দ্বারা আমার দুনিয়ার কোন সমস্যার সমাধান হবে না আমার দুনিয়া এবং আখেরাতের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ জাল্লা শানহু একমাত্র তার হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো আমালে মুহাম্মদের মধ্যে রাখছেন তার দিনের দায়ী দিনের অবস্থার পরিবর্তন হবে আসবাবের ধোকা থেকে বাঁচে আমাদের বাদের মুসলিম দিনের মধ্যে বসবে তৃতীয় হয়েছে দুনিয়ার ধোকা থেকে বাঁচে আখেরাতের ফিকির তার দিনের মধ্যে পয়দা হবে দুনিয়ার ফিকির তার দিন থেকে বাহির হয়ে যাবে আখেরাতের ফিকির তার দিনের মধ্যে পয়দা হবে দুনিয়ার ধোকা থেকে সে বাঁচে যাবে আখেরাতের ফিকির তার দিনের মধ্যে পয়দা হবে আখেরাত তৈরির জন্য আখেরাতের শান্তি আর সফলতার মেহনতের মধ্যে সে লাগবে দাওয়াতের দ্বারা আল্লাহ তার দিনের জমিনকে তৈরি করে দিবেন দিনের অবস্থাকে আল্লাহ পরিবর্তন করে দেবেন রাই যখন দাওয়াতের মেহনতের মধ্যে লাগবে একটা তো তাকে আল্লাহ তার দিনের অবস্থাকে পরিবর্তন করে দেবেন দ্বিতীয় হয়েছে তার দাওয়াতের মধ্যে ইস্তেকামত দান করবেন এই জিনিসের মধ্যে যে জিনিসের দাওয়াত দেয় ওই জিনিসের ইস্তেকামত তার মধ্যে নসিব হবে তাকে তাকে আল্লাহ দান করবেন ইস্তেকামত নসিব হবে এবং পুরো দুনিয়ার মধ্যে চলার যোগ্যতা ফায়দা হবে পুরো দুনিয়ার মধ্যে ফেরার যোগ্যতা ফায়দা হবে তার দিনের মধ্যে এতটুকু যোগ্যতা আসবে তার দিনের মধ্যে এতটুকু হিম্মত আল্লাহ দিবেন এবং এতটুকু ইস্তেকামত দিবেন যে সে প্রত্যেকটা আমলের মধ্যে ইস্তেকামত এবং প্রত্যেকটা আমলের মধ্যে জমা দাওয়াতের মধ্যে জমা আল্লাহ পাকের আহকামের মধ্যে জমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হায়াতে তাইয়্যেবার মধ্যে ইস্তেকামতের সাথে চলা এবং ইস্তেকামতের মধ্যে থাকা ইস্তেকামতের সাথে থাকা আল্লাহ এতটুকু তাকে দান করবেন সাথে সাথে পুরো দুনিয়ার ফিকির তার দিনের মধ্যে আসবে দাওয়াতের মধ্যে চলতে চলতে পুরো দুনিয়ার মধ্যে চলার যোগ্যতা পয়দা হবে পুরো দুনিয়ার ফিকির তার দিনের মধ্যে আসবে এবং সেই পুরো দুনিয়ার মধ্যে চলার যোগ্যতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন ফের দুনিয়ার মধ্যে পুরো দুনিয়ার মধ্যে দাওয়াত নিয়ে ফেরতে থাকবে বলতেছেন যে ভাই দাওয়াত তো তার নিজের জন্য তার দিনের পরিবর্তনের জন্য এবং এই দাওয়াতের মধ্যে ইস্তেকামত পয়দা করার জন্য এতটুকুর মধ্যে আল্লাহ ক্ষান্ত করবেন না এতটুকুর মধ্যে আল্লাহ শেষ করবেন না শুধু তাকে যে ফায়দা দিবেন তা না বরং এই দাওয়াতের মেহনতের দ্বারা দায়ের মেহনতের দ্বারা তার তো ফায়দা হইতে থাকবে হইতে হইতে আল্লাহ তার মেহনতের দ্বারা মানুষকে ফায়দা দিতে থাকবেন মানুষের জিন্দগি পরিবর্তন হইতে থাকবে মানুষের দিলের অবস্থা পরিবর্তন হইতে থাকবে মানুষের দিলের ইমানের অবস্থা পরিবর্তন হইতে থাকবে বলতেছেন যে ভাই দ্বিতীয় যে আল্লাহ দিবেন এটা হচ্ছে তাকে ইস্তেকামত নসিব করবেন এবং তার মধ্যে আল্লাহ ইস্তেদারের যোগ্যতা দিয়ে দিবেন তৃতীয় যেই দাওয়াতের মেহনতের দ্বারা আল্লাহ দায়িত্ব দিবেন হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহ পাকের নিজাম এটা যখন জমিনের উপরে মেহনত করে তো মানুষকে আল্লাহ ইনাম হিসাবে পুরস্কার হিসাবে আর মানুষকে আল্লাহ তার ভাগ্যা হিসাবে পছন্দ দিয়ে দেন দোকানের মধ্যে মেহনত করে দোকানের মেহনতের কারণে আল্লাহ তার কুদরতের দ্বারা তাকে পয়সা দিয়ে দেন জিনিসের উপরে মেহনত করে তো আল্লাহ জিনিস দিয়ে দেন হুকুমের উপরে মানুষ মেহনত করবে তো আল্লাহ হুকুমত দিয়ে দেন এই তদ্রুপে দাঁড়িয়ে যখন দাওয়াতের মানে মেহনত করতে থাকবে আল্লাহ পুরস্কার হিসেবে তাকে দেওয়ার শক্তি দিয়ে দিন আর চৌথে আল্লাহ তাআলা হেদায়েত দেঙ্গে যেন দিল কি রোশনি ওটা ফরমায়েঙ্গে জিস রোশনি কে অন্দর আচ্ছে আমলোঁ কা নফা নজর আয়েগা আর বুরে আমলোঁ কা নুকসান নজর আয়েগা জিস দিন ইয়ে নূর হেদায়েত দিল মে আ জায়েগা মেরে দোস্তো উস দিন হমারে দিল মে আমল আমল কি আর এক আল্লাহ কে আহকামাত কি তরফ পয়দা হো জায়েগি আর খুদা কে হুকমো কি তরফ ইস তরহ সে দৌড়েঙ্গে জেসে প্যাসা পানি কি তরফ দৌড়তা হ্যায় আর ভুখা খানে কি তরফ দৌড়তা হ্যায় নঙ্গা কপড়ে কি তরফ দৌড়তা হ্যায় ऐसे दीन की मेहनत करने वाला दीन की तरफ लोगों को बुलाने वाला अल्लाह के हुक्म की तरफ दौड़ने लगेगा और अल्लाह के एक हुक्म को मकसद हयात बनाएगा बोलते संगे जखन हमरा दावतर मेहनत करते থাকবো তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন দিলের মধ্যে হেদায়েতের আলো দিয়ে দিবেন এই আলোর দ্বারা আমরা আমাদের লাভ আমলের যে লাভ এটা দেখতে পাইব এবং আমল না করার যে ক্ষতি এটা দেখতে পাইব আল্লাহ পাকের নাফরমানির কি ক্ষতি আল্লাহ পাকের হুকুম আর এটা আমাদের মধ্যে কি লাভ এটা আমরা দেখতে পাইব বলতেছেন যে ভাই যখন দিনের মধ্যে হেদায়তের রোশনি আসবে, হেদায়তের আলো আসবে, তখন মানুষ আল্লাহ পাকের হুকুমের দিকে ধরতে থাকে, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে থাকে। বলতেছেন যে ভাই, যখন দাঈ দাওয়াতের মেহনত করতে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের মধ্যে হেদায়তের আলো দিয়ে দিবেন। এই হেদায়তের আলোর কারণে সে আল্লাহ পাকের হুকুমের দিকে এইভাবে দৌড়াবে, আল্লাহ পাকের নাফরমানি থেকে এইভাবে বাঁচার জন্য দৌড়াবে, আল্লাহ পাকের হুকুমের দিকে এইভাবে দৌড়াবে, যেরকম প্রকাশা পানির দিকে দৌড়ায়। বলতেছেন যে ক্ষুধার্ত খানার দিকে দৌড়ায় এবং বস্ত্রহীন কাপড়ের দিকে দৌড়ায়। এইভাবে এক একজন দাঁড়ি দাওয়াতের মেহনত করতে করতে তার দিনের মধ্যে যখন হেদায়তের রোশনি আসবে, তখন সে আল্লাহ পাকের হুকুমের দিকে এইভাবে দৌড়াবে, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচার জন্য এইভাবে নিজেকে বাঁচাবে। বলতেছেন যে এই জন্য দাওয়াতের মেহনতকারীদেরকে আল্লাহ হেদায়ত দিবেন এবং আল্লাহ পাক হেদায়তের রোশনি দিবেন, এই হেদায়তের রোশনি দ্বারা তার আল্লাহ পাকের হুকুমকে যথাযথভাবে পুরো করতে থাকবে এবং আল্লাহ পাকের হুকুমকে এরকম ভাবে মানবে একটা হুকুম কখনো তার থেকে ছুটতে পারবে না, যেহেতু তার রোশনির দ্বারা সে হুকুমের লাভকে দেখতেছে, নাফরমানির ক্ষতিকে দেখতেছে। এই জন্য আল্লাহ জাল্লা শানহু তাকে হেদায়তের রোশনি দিয়ে দিবে। ফির হামারি জিন্দগি এসি জিন্দগি বনেগি যে লোকো কা দিলো কা খিঁচনে ওয়ালি বনে। তারপরে আমাদের জিন্দগি এমন সুন্দর জিন্দগি হবে, এমন ভালো জিন্দগি হবে, এই জিন্দগি মানুষের দিলকে এরকম টানি টানি আমাদের দিকে আনত। তিসরা লোহা তিসরা চুম্বক লোহে কো খিঁচতা হ্যায় এসি হামারি জিন্দগি লোকো কা তুলা কো খিঁচে। এরকম চুম্বক লোহাকে টানে, এরকম আমাদের জিন্দগি মানুষের দিলকে টানতে থাকে। হম কিছু ভি রাস্তে সে গুজরেঙ্গে হরেক ইয়ে কহেগা ये देखो मुसलमान जा रहा है, ये ऐसा आदमी है जिसकी नजर गलत नहीं देखती, ये झूठ नहीं बोलता, ये किसी की जमीन नहीं दबाता, ये किसी को नाहक नहीं मारता, ये किसी को नहीं सताता, ये झूठ नहीं बोलता, ये बोलता है तो सच बोलता है, ये चलता है तो सही चलता है, किसी की बहू बेटी पर गलत नजर नहीं डालता, ये हक लोगों का हुकूक अदा करता है, अदल करता है, इंसाफ करता है, लोगों को रहम करता है, लोगों की जिंदगी बनाता है, लोगों को नफा पहुंचाता है। क्यों? कि इसको अल्लाह से लेना आ गया है और अल्लाह की मखलूक को मेरे दोस्त देना आ गया है। বলতে সে যে যখন এরকম মানুষ দুনিয়ার মধ্যে চলে কোনো দিকে যায়, তখন মানুষ এই কথা বলে, দেখো এই ব্যক্তি ইমান বালা, এই ব্যক্তি এমন ব্যক্তি যার নজর কখনো গলত দেখে না, তার চিন্তা কখনো গলত চিন্তা করে না, তার চলা কখনো গলত চলে না, সে কাহার উপরে জুলুম করে না, কাহার উপরে অত্যাচার করে না, তার কথার মধ্যে মিথ্যা কথা কখনো তার মধ্যে দিয়ে বাহির হয় না, সে এমন ভালো মানুষ, সে তার কথা সত্য কথা হয়, তার উপরে সে জুলুম করে না, তাহার উপরে অত্যাচার করে না, তাহাকেও সে মারধর করে না, তাহার ঐজ্যকে নষ্ট করে না, তার জিন্দগি এত সুন্দর জিন্দগি। বলতেছেন যে যখন এমন ব্যক্তি কোন দিকে যায়, তখন ওই ব্যক্তির জিন্দগিটা মানুষের জন্য একটা নমুনা হয়ে যায়, মানুষ বলে তার জিন্দগি কত সুন্দর জিন্দগি, সে তার ইমানকে বানাইছে, তার জিন্দগিকে সুন্দর করছে এবং সে এমন পবিত্র ব্যক্তি হয়েছে, এখন তার মধ্যে মিথ্যা কথা কখনো বলে না, আরো কোন মহিলার দিকে তাকায় না এবং কোন এরকম আরো মাহরাম মহিলার দিকে তাকায় না, তার উপরে কোনো জুলুম করে না, তার উপরে কোনো অত্যাচার করে না, এবং সে এত ভালো মানুষ, কখনো মিথ্যা কথা বলে না, তার জিন্দগি এত সুন্দর জিন্দগি, তার জিন্দগি মানুষের জন্য আরামদায়ক, তার জিন্দগি মানুষের জন্য ভালো সুন্দর জিন্দগি। বলতেছেন যে এরকম ব্যক্তি চলার কারণে মানুষ তাকে এরকম ভাবে দেখায় এবং মানুষ তার দিকে এরকম আকৃষ্ট হয় যে ইমান বাবা দায়ী, তার জিন্দগি মানুষের জন্য নমুনা হয়, তার কথা মানুষের জন্য নমুনা হয়, তার চলা মানুষের জন্য নমুনা হয়, তার জিন্দগির এক একটা দিক মানুষের জন্য নমুনা হয় এবং সে এমন ব্যক্তি চলার দ্বারা মানুষের দিল আকর্ষিত হয় এবং মানুষ তার দিকে ভিড়ে যায় এবং তার মহব্বতে মানুষ বলতেছেন যে মহব্বতে মানুষ আকৃষ্ট হয়ে যায় এবং তার জিন্দগিতে মানুষ আকৃষ্ট হয়ে যায়, এরকম ব্যক্তির জিন্দগি নমুনা বলে যায়। আমার জিন্দগি আমার দাওয়াত পর আয়েগি, এক তরফ আমার জিন্দগি মে ইনকলাব আয়েগা, ہماری زندگیوں میں سدھار آئے گا, ہمارے ایمان میں پختگی آئے گی, ہمارے اعمال میں اجتماعیت آئے گی اور ہماری زندگی کے ایک ایک اعمال لوگوں کے دلوں کو کھینچیں گے اور ہماری دعاؤں میں طاقت پیدا ہوگی اور ہمارے حالات اچھے سے اچھے خدا بنا دے گا. যখন আমরা দাওয়াতের মেহনতের মধ্যে রাখবো, দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের জিন্দগি বনবে, বলতেছেন যে আমাদের জিন্দগির মধ্যে পরিবর্তন আসবে, দাহির জিন্দগির মধ্যে পরিবর্তন আসে, দাহির যখন দাওয়াতের মেহনতের মধ্যে লাগে তার জিন্দগির মধ্যে পরিবর্তন আসে, তার ইমানের মধ্যে পরিবর্তন আসে, তার দিনের অবস্থা পরিবর্তন হয়, তার জিন্দগির মধ্যে পরিবর্তন হয়, তার দিনের অবস্থা ঠিক হয়ে যায়, তার আমার সুন্দর হয়ে যায় এবং তার আমাদের দ্বারা মানুষের মধ্যে প্রভাব পড়ে এবং তার দাওয়াতের দ্বারা মানুষের মধ্যে প্রভাব পড়ে, তার দেখার দ্বারা মানুষের মধ্যে প্রভাব পড়ে, তার চলাফেরার দ্বারা মানুষের মধ্যে প্রভাব পড়ে এবং তার আখলাকের দ্বারা মানুষের মধ্যে প্রভাব পড়ে, তার সবকিছু দ্বারা মানুষের মধ্যে প্রভাব পড়ে. মানুষ যখন তখন তার সমস্ত কিছুর দ্বারা, দাওয়াতের দ্বারা, তার চলাফেরার দ্বারা, তার উঠা বসার দ্বারা, তার লেনদেনের দ্বারা, তার আখলাকের দ্বারা মানুষ শিক্ষা নেয় এবং মানুষের মধ্যে প্রভাব পায় এবং মানুষের জিন্দগিও পরিবর্তন হয়. ইসলিয়ে মেরে দোস্ত, দাওয়াত জব আয়েগি হমারি জিন্দগি কা মকসদ বনেগি আর ইস দাওয়াত কে কাম পর ইলাহ কলিমাতুল্লাহ পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নূরানি মুবারক আমাল পর জব হমারে জান আর মাল খরচ হোঙ্গে কুরবানিয়ো কে সাথ মুজাহিদো কে সাথ কাম বনাতে হুয়ে জব ইস কাম কো করেঙ্গে তো আল্লাহ তাআলা হমে ঈমান মে পাক্কা কর দেগা, ইবাদত মে সচ্চা কর দেগা আর আখলাক কা আচ্ছা কর দেগা. যখন আমরা এই দাওয়াতের মধ্যে রাখবো, আমাদেরকে দাওয়াত আমাদের জিন্দগির মাকসাদ বানাবো, এই দাওয়াতের দ্বারা আমাদের জিন্দগির দাওয়াতকে আমাদের জিন্দগির মাকসাদ বানাবো, এই দাওয়াতের কাম নিয়ে ফেরতে থাকবো, দাওয়াতের কাম করতে থাকবো, বলতেছেন যে দাওয়াতকে আমাদের সকাল বিকালের কাম বানাবো, আমাদের জিন্দগির কাম বানাবো, আল্লাহ সাহ আমাদের ইমানকে পাক্কা করে দেবেন, আমাদের আমাকে স্বচ্ছ করে দেবেন এবং আমাদের আখলাককে সুন্দর করে দেবেন. বলতেছেন যে আমাদের আগে বলছেন আমাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন, এই জন্য দাওয়াতের মেহনত আমাদের জিন্দগির কাম, আমাদের জিন্দগির মাকসাদ. এই কামকে যখন আমরা আমাদের জিন্দগির কাম বানাবো, আমাদের জিন্দগির মাকসাদ বানাবো, আমাদের জিন্দগির অল্লা বিষয় বানাবো, আমাদের জিন্দগির একমাত্র কাম বানাবো, আল্লাহ এই তিনের ভাবে আমাদের পরিবর্তন করে দিচ্ছে. ইসলিয়ে মেরে দোস্ত, আমি আর আপকো আল্লাহ কে রাস্তে কি নকল হরকত কো আপনি জিন্দগি মে লানা হ্যায় আর উসকো মকসদ বনা করকে পুরে আলম মে ফিরনা. এজন্য আল্লাহর রাস্তার নকল হরকতকে আমাদের জিন্দগির কাম বানানো এবং পুরো দুনিয়ার মধ্যে নকল হরকতের কামকে জিন্দা করা এবং এটাকে জিন্দগির মকসদ বানায় পুরো দুনিয়ার মধ্যে থাকা, এটা আমাদের কাম বনে যায়. আল্লাহ কে রাস্তে মে ফিরনা আর সারে আলমকে ইনসানো কে মুসলমানো কো রায় খুদা মে ফিরানা, আমাদের জিন্দগি কা মকসদ. বলতেছেন যে আল্লাহর রাস্তা ফিরা এবং এক একজন মুসলমানকে আল্লাহর রাস্তা ফিরানোর জন্য মেহনত করা, নিজেও করে দুনিয়ার মধ্যে ফিরা এবং এক একজন মুসলমানকে এর উপরে তৈরি করা, এক একজন মুসলমানকে এর উপরে উঠানো, এটা আমাদের জিন্দগির কাম, আমাদের জিন্দগির মাকসাদ. আর আপনি আপনি মসজিদে কো আমার মসাজিদ কো মসাজিদ সে আবাদ করা এবং আমাদের এক একটা মসজিদকে আমার মসাজিদের দ্বারা, আমার মসজিদের দ্বারা এক একটা মসজিদকে আবাদ করা, এটাও আমাদের জিন্দগির মাকসাদ. মসজিদ আল্লাহ কে ঘর হ্যায়, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ কি রহমত কে খিঁচতে হ্যায়, আল্লাহর রহমত কে টানে, আল্লাহ কে ফরিশতো কে খিঁচতে হ্যায়, আল্লাহ পাকের ফয়সালা কো আল্লাহ কি তরফ সে জো কুছ ফয়সালা হোগা ও মসজিদ কে আবাদ করনে ওয়ালা কো দেখ কর হোগা. আল্লাহ পাকের পক্ষ থেকে যা ফয়সালা হবে এটা একমাত্র মসজিদকে আবাদকারীদেরকে দেখেই হবে. ইসলিয়ে মসজিদ কে অন্দর আমাল কো জিন্দা করতে হুয়ে আমারে জিতনে গেস্ট হ্যায় উন সব কা মৌজু ইহি হ্যায় লোগোঁ কো দাওয়াত দে দে করকে মসজিদো মে লানা আর মসজিদো মে লা করকে উনকি তরবিয়ত করনা আর উনকে দিলো মে আল্লাহ কি মোহাম্মত কো আর আল্লাহ কি আজমত কো আর আল্লাহ কে হুকম পর চলনে কো মেরে দোস্ত পয়দা করনা কি জিন্দগি মে কোন হুকম আল্লাহ কা কাম মে না পায়ে আর প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কা তরিকা জিন্দগি কে কিসি শোবে মে মেরে দোস্ত ছুটতে না পায়ে. এজন্য বলতেছেন যে ভাই আমাদের এক একটা মসজিদকে আমাল দাওয়াতের দ্বারা আবাদ করতে হবে, মসজিদকে আমাল দাওয়াতের দ্বারা আবাদ করা এটা আমাদের মেহনতের লক্ষ্য, বলতেছেন যে আমাদের এই মেহনতের দ্বারা এক একটা মসজিদকে আমাদের দাওয়াতের দ্বারা আবাদ করা এবং যত গাছটি আছে সমস্ত গাছটির লক্ষ্য হয়েছে এক একজন মানুষকে মসজিদের সাথে সম্পর্ক করানো, এক একজন মানুষকে আমাদের দাওয়াতের মধ্যে লাগানো, আমাদের মসজিদের মধ্যে লাগানো এবং এক একজন মসজিদে এক একজন ব্যক্তিকে মসজিদের সাথে সম্পর্ক করানো, যাতে মসজিদের আমলের দ্বারা এক একজন মুসলমানদের তরবিয়ত হয়, এক একজন মুসলমানের জিন্দগি বনে, এক একজন মুসলমানের দিনের অবস্থার পরিবর্তন হয়, এক একজন মুসলমানের জিন্দগিও পরিবর্তন হয়, এক একজন মুসলমান আল্লাহ পাকের হুকুমকে কখনো নষ্ট না করে আল্লাহ পাকের নাফরমানি থেকে সবসময় বেঁচে থাকে। কোন মুসলমানের এমন কোন হুকুম আল্লাহ পাকের কোন হুকুম কোন মুসলমানদের দিক থেকে না ছোটে এবং আল্লাহ পাকের নাফরমানি থেকে সবসময় বাঁচতে পারে। বলতেছেন যে ভাই এক একজন মুসলমানকে এর উপরে উঠানোর মেহনত সমস্ত কষ্টের দ্বারা আমাদের মসজিদকে জিন্দা করে মুসলমানদের দিনের অবস্থা পরিবর্তন করা, মুসলমানদের জিন্দগির অবস্থা পরিবর্তন করা, মুসলমানদের আমাদের অবস্থা পরিবর্তন করা, এক একজন মুসলমানকে আল্লাহ পাকের এক একটা হুকুমের উপরে উঠানো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতের উপরে এক একটা জিন্দগির উপরে উঠানো এবং নাফরমানি থেকে বাঁচানো। কোন মুসলমান যাতে এমন না হয় আল্লাহ পাকের কোন হুকুম নষ্ট করতেছে, আল্লাহ পাকের কোন নাফরমানি সে করতেছে, সমস্ত নাফরমানি থেকে সে বাঁচে, এক একটা আল্লাহ পাকের হুকুমের উপরে উঠে এক একটা আল্লাহ পাকের হুকুমকে সে যথাযথভাবে আদায় করে। বলতেছেন যে ভাই এই মেহনতের দ্বারা আমাদের মাসাজিদের দ্বারা এত বড় লক্ষ্য আমাদের সামনে। जो मस्जिद से उल्फत करता है अल्लाह उससे उल्फत करते हैं, जो मस्जिद में आता जाता है अल्लाह के पैगंबर हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा रहे हैं उसके ईमानदार होने की गवाही दो, और जिसका दिल मस्जिद में अटका रहता है एक अमल से आया फिर दूसरे अमल में जाने के लिए मेरे दोस्त अटका रहता है, तो उसको फिर कयामत के मैदान में जहां कोई साया नहीं होगा अल्लाह उसको अपने अर्श के साए में जगा देगा। বলতেছেন যে মসজিদকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে, যে মসজিদকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ফরমান যাকে মসজিদে আসতে যাইতে দেখো তাকে ইমানদার হওয়ার সাক্ষী দিতে পারো, তাকে ইমানদার হওয়ার সাক্ষী দাও, এবং যে ব্যক্তি তার দিল মসজিদের সাথে আত্মা থাকে অর্থাৎ একটা আমল করছে আবার দ্বিতীয় আমলের জন্য তার দিল সবসময় যে দ্বিতীয় আমলের সময় কখন আসবে আবার মসজিদে যায় দ্বিতীয় আমলটা সে পুরা করবে, যার দিল মসজিদের মধ্যে আত্মা থাকবে। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ফরমান কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানুহু তাকে আরশের ছায়ার নিচে ছায়া দিন। কিয়ামত কে দিন আল্লাহ ফরমায়েঙ্গে কাহাঁ হামারে পড়োশি হ্যায়, কাহাঁ হামারে পড়োশি হ্যায়, ফেরেশতে কহেঙ্গে আপকে পড়োশিয়ো সে কে মুরাদ হ্যায়, তো আল্লাহ ফরমায়েঙ্গে মসজিদো কো যারি মেরে ঘর কো আবাদ করনে ওয়ালে মেরে পড়োশি। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন আমার পড়োশিরা কোথায়, ফেরেশতারা বলবে আয় আল্লাহ আপনার পড়োশী বলতে তারা, আল্লাহ জাল্লা শানুহু বলবেন যারা দুনিয়ার মধ্যে মসজিদকে আমলের দ্বারা আবাদ করার মেহনত করত তারাই আমার পড়োশী। ইনসানো কি মাসিয়ত পর, ইনসানো কি গফলত পর, ইনসানো কে গুনাহো পর, ইনসানো কি নাফরমানিও পর আগর কই আজাব আল্লাহ কি তরফ সে চলতা হ্যায় তো মসজিদো কে আবাদ করনে কি ওজা সে আল্লাহ উস আজাব কো টাল দেতা হ্যায়। বলতেছেন যে মানুষের গাফলতের কারণে না মানুষের নাফরমানির কারণে মানুষের আল্লাহর হুকুমকে নষ্ট করার কারণে মানুষকে মাসিয়াতের কারণে মানুষের আল্লাহ পাকের হুকুমের খেলাফ চলার কারণে মানুষ মনমতো জীবনযাপন করার কারণে যখন কোন এলাকায় আজাব আসতে আজাব আসার হয় ওই এলাকার মধ্যে যখন মানুষ মসজিদকে আমলের দ্বারা আবাদ করার মেহনতের মধ্যে লাগে যান এই আমলের কারণে ওই আজাবকে দূর করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদ মসজিদে নবী 24 ঘন্টা কে লিয়ে সাহাবা আবাদ রাখতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 24 ঘন্টা আমলের দ্বারা আবাদ রাখতে। জিতনে আমারা মসজিদ সে তাল্লুক হোগা, জিতনা আমারে ওকাত মসজিদ মে লাগেঙ্গে, আর জিতনা জ্যাদা সে জ্যাদা ওয়াক্ত হম মসজিদোঁ কে অন্দর গুজারেঙ্গে আর আমারে দাওয়াত কে সাথ গুজারেঙ্গে উতনি জ্যাদা আমারি জিন্দগিও মে তবদিলি আয়ে। বলতেছেন যে যত বেশি আমাদের সময় মসজিদের মধ্যে লাগবে যত বেশি আমাদের মসজিদের সাথে সম্পর্ক হবে, যত বেশি আমরা আমাল মাসাজিদের দ্বারা মসজিদকে আমলের দ্বারা আবাদ করার মেহনতের মধ্যে যত বেশি আমাদের সময় লাগবে, যত বেশি আমাদের মেহনত লাগবে, তত বেশি আমাদের জিন্দগির মধ্যে পরিবর্তন আসবে। আমার এই মসজিদে নজদীকি মেরে দোস্ত আলফরা সে আবাদ হয়ে যায়, আর হমারি বস্তিয়া মদিনে মুনাওয়ারা কি তরহ সে দাওয়াত কে এতবার সে اخلاق কে এতবার সে সখাওয়াত কে এতবার সে ইশার হমদর্দি কে এতবার সে মহব্বত কে এতবার সে সালাম কালাম কে এতবার সে আর আমাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ইবাদত এতবার সে আমারি বস্তিয়া বন যায়, আর আমারে এক এক ঘরকে অন্দর পাঁচ আমাল মেরে দোস্ত ঘরে কে অন্দর ভি জিন্দা হয়ে যায়। আমাদের মসজিদ আমালের দাওয়াতের দ্বারা আবাদ হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নবী যেরকম আমলের দ্বারা আবাদ ছিল, আমাদের মসজিদ যত বেশি আমলের দ্বারা আবাদ হবে, আমাদের বস্তিগুলি যখন আমাদের বস্তিগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার বস্তির মতো হবে, মদিনার বস্তির মতো হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মসজিদের বস্তির মধ্যে যেরকম পরস্পর মহব্বত ছিল, যেরকম পরস্পর ইশারা হামদর্দি ছিল, যেরকম পরস্পর সম্পর্ক ছিল, যেরকম পরস্পর মহব্বত ছিল, যেরকম পরস্পর আখলাকের সাথে জীবনযাপন ছিল, বলতেছেন যে ভাই আমাদের মসজিদ আমাদের বস্তিও যখন ওরকম ওরকম হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মসজিদের বস্তি যেরকম ছিল, মদিনার এলাকা যেরকম ছিল, মহব্বতের হিসাবে, আমালের হিসাবে, আখলাকের হিসাবে, রুজুর হিসাবে, আল্লাহর সাথে সম্পর্কের হিসাবে, আল্লাহ পাকের একটা হুকুমকে পুরা করার হিসাবে, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচার হিসাবে, আখলাকের হিসাবে, এবং একে অপরের সাথে মহব্বতের হিসাবে, একে অপরের সাথে ইশারার হামদর্দি হিসাবে, বলতেছেন যে ভাই তত বেশি আমাদের জিন্দগি সুন্দর হবে, তত বেশি আমাদের বস্তির মধ্যে এরকম শান্তি আসবে, আমাদের বস্তির মধ্যে এরকম শান্তি আর সফলতা, এরকম শান্তির এক পরিবেশ কায়েম হবে। ইসকে লিয়ে মেরে দোস্ত আল্লাহ কে রাস্তে কি নকল হরকত হ্যায়, খুদা কে রাস্তে মে জিতনা হামারা জান, জিতনা হামারা মাল, জিতনা হামারা বক্ত কুরবান হোগা, উসি কে এতবার সে আল্লাহ হামারি জিন্দগি মে তবদিলি লায়েগা। এজন্য আল্লাহর রাস্তার নকল হরকত, আল্লাহর রাস্তার চলাফেরা, আল্লাহর রাস্তার মেহনত, বলতেছেন যে যত বেশি আমরা আমাদের জিন্দগিকে নকল হরকতের মধ্যে লাগাবো, আমাদের জিন্দগি যত বেশি নকল হরকতের মধ্যে উঠবে, আমাদের জান আর মাল যত বেশি নকল হরকতের মধ্যে লাগবে, আমাদের এই মেহনতের মধ্যে লাগবে, দাওয়াতের মেহনতের মধ্যে লাগবে, তত বেশি আল্লাহ আমাদের জিন্দগি পরিবর্তন করে দেবে। সাদা কা মেজাজ থা আল্লাহ কে রাস্তে মে লগানে কো লেনা সমঝতে থে, আর দুনিয়া পর লগানে কো দেনা সমঝতে থে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের মিজাজ ছিল আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহ থেকে নেওয়া, বলতেছেন যে আর দুনিয়ার লানে খরচ করা এগুলিকে দিয়ে নষ্ট করে দেব। এটাই সাহাবা মিজাজ বন গয়া, দুনিয়া পর লগানে কো লেনা সমঝতে হে আর আল্লাহ পর লগানে কো দেনা সমঝতে। আজকে আমাদের মিজাজ হয়ে গেছে দুনিয়ার মধ্যে লাগানোকে নেওয়া মনে করতেছি আমি আরো পাবো, আর আল্লাহর রাস্তা লাগানোকে এটা শেষ করে দেওয়া মনে করতেছি। দুনিয়া পর লাগানোকে নম্বর আতা হ্যায় খেতি পর 4 লাখ লগা দিয়া, ঔলাদ পর 10 লাখ লগা দিয়া, দোকান পর 10 লাখ লগা দিয়া, মুসলমান আর মুলাজমত পর 10 লাখ লগা দিয়া, কেউ তুমি লেনা সমঝতে হ্যায়, আর দিন পর লাগানোকে নম্বর আতা হ্যায় 100 রুপিয়া, 200 রুপিয়া, 500 রুপিয়া, কেউ কিছু দেনা সমঝতে। এই জন্য আজকে দুনিয়ার হিসাবে যখন দুনিয়ার সময় আসে, দুনিয়ার জরুরত আছে, দুনিয়ার মধ্যে লাগানোর সময় আসে, তখন যেহেতু এটার থেকে পাবো আমরা মনে করি, এই জন্য দুনিয়ার মধ্যে লাগাইতে আমাদের কোনো হিসাব নাই। কোন জায়গায় 10 লাখ লাগাই দিচ্ছে, এর জন্য 10 লাখ লাগাই দিতে, জমিনের জন্য 10 লাখ লাগাই দিতে, দোকানের জন্য 10 লাখ লাগাই দিতে, অমুক জায়গায় 10 লাখ লাগাই দিতে, আমাদের কোনো অসুবিধা হয় না, যেহেতু আমরা এই কথা মনে করি এটার থেকে আমরা পাবো। কিন্তু দিনের কাজে 100 টাকা খরচ করা, 200 টাকা খরচ করা, 500 টাকা খরচ করা, এটা আমাদের নিকটে ভারী মনে হয়, এটা আমাদের নিকটে কষ্টকর মনে হয়, এজন্য যে এটাকে দেওয়া মনে করি এটার থেকে কিছু আসবে না, এটার থেকে পাওয়া যাবে না, এজন্য এর মধ্যে খরচ করা বহু কঠিন মনে হয়, দুনিয়ার মধ্যে লাগানো আমাদের জন্য বড় সহজ মনে হয়, সেখানে অনেক বেশি লাগানো বড় সহজ, এখানে অল্প লাগানো আমাদের জন্য বড় কঠিন হয়। আল্লাহ তাআলা ফরমা রহে হ্যায় তুমুল ফুকরা ইলাল্লাহ, ارے تم سارے کے سارے فقیر ہو, تم کیا اللہ کو دو گے؟ اللہ تو اس لیے تمہارا لگواتا ہے تاکہ تم کروڑوں کے حساب سے لگاؤ اور اللہ تم کو کروڑوں کے حساب سے نہ فرمائے. ڈاکٹر سنجے اللہ پہ کتھا بولسین যে তোমরা ফকির, তোমরা আল্লাহর রক্ত কি দিবা? কিন্তু আল্লাহ সালেহ তোমাদের এই অল্প জিনিসকে এই জন্য লাগান, তোমাদের এই অল্প জিনিসের উপরে আল্লাহ কোটি কোটি গুণ বেশি দিবেন, আল্লাহ তার খাজানা থেকে অপুরন্ত দিবেন. এই জন্য আল্লাহ তার রাস্তায় তোমাদের এই অল্প জিনিসকে লাগাইতেছে, এই অল্প জিনিস লাগানোর দ্বারা আল্লাহ কোটি কোটি গুণ বেশি দিয়ে দিন. আল্লাহ তো তোমার জান কো, তোমার মাল কো, তোমার জিন্দগি কো পড়ানো কে আর তোমার জিন্দগিও মে চার চাঁদ লগানো কে আল্লাহ আপনার রাস্তা মে লগা রা. আল্লাহ মানুষের জিন্দগিকে উন্নত করার জন্য, মানুষের জিন্দগিকে দামি বানানোর জন্য, মানুষের মালকে এবং সম্পদকে দামি বানানোর জন্য আল্লাহ রাস্তা লাগানোর রাস্তা আল্লাহ করে দিয়েছেন. না হয়তো আল্লাহ পাকের জন্য এরকম ফায়দা নাই, মানুষের ফায়দা. মানুষ যখন আল্লাহর রাস্তা লাগাবে, এই আল্লাহর রাস্তাকে ধান লাগাবে, আল্লাহর রাস্তায় মাল লাগাবে, আল্লাহর রাস্তায় নিজের যোগ্যতাকে লাগাবে, তো সে দামি হয়ে যাবে. এই জন্য আল্লাহ তার রাস্তা লাগানোর জন্য, ধানকে লাগানোর জন্য, মালকে লাগানোর জন্য, যোগ্যতাকে লাগানোর জন্য, আয়াতকে লাগানোর জন্য আল্লাহ রাস্তা রাস্তা চালাইছেন, যাতে সে এই জিনিসগুলিকে লাগায় সে আল্লাহ পাকের নিকটে দামি হয়ে যায়. اللہ کے نبی فرماتے ہیں صلی اللہ علیہ وسلم کہ جو چیز تم اللہ کے راستے میں لگاؤ گے اللہ تم کو اس سے بہتر چیز عطا فرمائے. حضور صلی اللہ علیہ وسلم ارشاد فرمان یہ جنس تمہیں اللہ راستے لگائے دے اللہ اور سے اتم جنس تمہیں کو دیا دے. اس لیے سارا مجمع خالی اجتماع میں شریک ہونے کے لیے نہیں آیا, بیان تقریر سننے کے لیے نہیں آیا, بلکہ یہ سارا کا سارا مجمع اپنی زندگی کے فیصلے کو بدلنے کے لیے آیا ہے. انہوں نے بولتے سنجے بھائی আমাদের এই পুরো ময়দানের মানুষ, আমাদের পুরো ইজতেমার যারা আসছে, আমরা এই জন্য আসলে শুধু বয়ান শুনব, শুধু চক্রের শুনব, শুধু বয়ানার শুনে চলে যাব না. আমাদের জিন্দগির সিদ্ধান্ত পরিবর্তন করতে আসছি, আমাদের জিন্দগির ফেসলা পরিবর্তন করতে আসছি, আমাদের জিন্দগির সিদ্ধান্ত পরিবর্তন করতে এই ময়দানে আমরা একত্রিত হয়েছি. জিতনা হম আল্লাহকে রাস্তে মে নিকলতে রহেঙ্গে, জান মাল কুরবান করতে রহেঙ্গে, اور ہماری زندگیوں میں جو تبدیلی آئے گی یہ تبدیلی ہماری زندگی کی تبدیلی نہیں ہوگی بلکہ پورے عالم کو اللہ تبدیل کر دے گا. যত বেশি আমরা আল্লাহর রাস্তা চলতে চলতে বলতেছেন যে আল্লাহর রাস্তা আমরা চলতে থাকবো, তা আমাদের জিন্দগি আল্লাহ পরিবর্তন করে দেবেন. শুধু আমাদের জিন্দগি পরিবর্তন হবে তা না, আল্লাহ সালেহ আমাদের এই জিন্দগির পরিবর্তনের কারণে, আমাদের এই মেহনতের কারণে, আমাদের মেহনতের দ্বারা আমাদের জিন্দগি পরিবর্তনের কারণে আল্লাহ পুরো আলমের অবস্থাকে পরিবর্তন করে দেবেন, আমাদের আলমকে পরিবর্তন করে দেবেন, আমার দিলকে ইয়াকিন বদলে, ہماری زندگی کے اعمال بدلے, ہماری زندگی کے اخلاق اچھے ہو جائے, انشاءاللہ خدا پورے عالم میں تبدیلی لائے. ہمارے دین یقین پریورتن ہے, ہمارے زندگی پریورتن ہے, ہمارے اخلاق سندر ہو جائے, ستے اللہ جل شانہ ایر اوپر پورا عالم اور اوستھا سے پریورتن کرے. اس لیے آج پورا مجمع جب تک تشکیل نہ ہو جائے اس وقت کوئی میرے دوست کو کھڑا نہ ہو, صرف نام لکھوانے والے, اپنے ارادے کو ظاہر کرنے والے کھڑے ہو, بقیہ حضرات بیٹھے بیٹھے لوگوں کی تشکیلیں کرے. انشاءاللہ جتنا ہم اللہ کے راستے میں نکلیں گے اور اللہ کے راستے کی نقل و حرکت کریں گے, پہلے ہماری زندگی بدلے گی اور ہم کو ہدایت ملے گی. پھر جتنا بڑا ہمارا میدان محنت ہوگا اللہ اس میں ہدایت بھر دیں گے, اور جن کو خدا ہدایت دیں گے قیامت کے میدان میں کہیں گے تم ان کو اپنے ساتھ لے کر جنت میں داخل ہو جاؤ.